أشهد أن لا إله إلا الله. রেইন রস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নূরাইন, এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি চলমান সিরিজে আমাদের চতুর্থ পর্ব, এবং গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা হওয়ার আগে তার জীবনী সম্পর্কে। এবং আজকের পর্বে অর্থাৎ চলমান সিরিজের চতুর্থ পর্বে আমরা দেখার চেষ্টা করব উসমান ইবনে আফফান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন পদ্ধতি এবং তার খিলাফতের সময়ে মুসলিমদের জীবনযাত্রা, এই বিষয়গুলো সম্পর্কে। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন, খলিফা হিসেবে যখন তিনি লোকেদের কাছ থেকে আনুগত্যের শপথ বা বাইয়াত গ্রহণ করলেন, সেই সময়ে যখন তিনি প্রথম ভাষণ দিয়েছিলেন অর্থাৎ উদ্বোধনী ভাষণ, সেই ভাষণের বক্তব্যের দিকে এবারে আমরা যাচ্ছি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি একজন অনুসরণকারী মাত্র, আমি কোনো উদ্ভাবক নই। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নত, এই দুইটি বিষয়ের পর আমি তিনটি বিষয়ে তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম। উসমান বলছেন, প্রথমে যারা আমার আগে ছিলেন পূর্ববর্তী দুইজন শায়খ অর্থাৎ আবু বকর এবং ওমর, তাদের যে সমস্ত কাজে তোমরা একমত ছিলে, যে বিষয়গুলো সিদ্ধান্তকৃত সেগুলো সেভাবেই বজায় থাকবে। দ্বিতীয় বিষয়ে উসমান উল্লেখ করলেন, নেককার লোকেদের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এরপর তৃতীয় বিষয়ে উসমান বললেন যে তোমাদের ব্যাপারে, তোমাদের কাজে কর্মে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না, ব্যতিক্রম যদি না কোনো কাজে হদ প্রয়োগ করার প্রয়োজন হয়। এতটুকু ছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সেই খুতবার প্রথম অংশ। পরবর্তী অংশে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে কিছু নসিহত প্রদান করেছেন দুনিয়া এবং আখিরাতের বাস্তবতা সম্পর্কে। দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী, সেই প্রসঙ্গে তাদেরকে সময় উপযোগী নসিহত প্রদান করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তার ভাষণের বিশ্লেষণের দিকে আমরা যাব। তার আগে কয়েকটি বিষয় আমাদের জেনে নেওয়া প্রয়োজন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে, যিনি খলিফা, যিনি মুসলিমদের নেতা, যার কাছে লোকের আনুগত্যের শপথ তথা বাইয়াত প্রদান করছে, তার কাজ বা দায়িত্ব কী বা কী হওয়া উচিত। একজন খলিফা যিনি মুসলিমদের রাষ্ট্রের প্রধান, তার কাজের সীমানা অতি ব্যাপক, মুসলিমদের সমস্ত কাজের দায়ভারই কোনো না কোনোভাবে তার উপরে এসে পৌঁছায়। কিন্তু সমস্ত কাজগুলোকে যদি আমরা সারসংক্ষেপ করি, তাহলে মূলত দুইটি পয়েন্ট আমরা দেখতে পাই, যে দুইটি পয়েন্টের উপরে মুসলিমরা খলিফাকে বায়াত প্রদান করে থাকেন। বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দামা, সেখানে তিনি এই দুইটি পয়েন্টকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রথম কাজ খলিফার সেটা হচ্ছে দিনকে রক্ষা করা, দিনের বিশুদ্ধতা রক্ষা করা, ইমান এবং আকিদাকে রক্ষা করা। দ্বিতীয় বিষয়, খলিফার কাজ হচ্ছে মুসলিমদের দুনিয়ার বিষয়গুলোকে পরিচালনা করা, এবং এটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে এবং পদ্ধতিতে, রাসূলের দেখানো পথ এবং পদ্ধতিতে। সুতরাং এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তীতে মুসলিমদের যারা খলিফা হবেন তাদের কাজের একটি রূপরেখা। এই বিষয়টিকে যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই বিখ্যাত শাফি আলেম আবুল হাসান আল মাওয়ারদি রাহিমাহুল্লাহ তার সেই বিখ্যাত গ্রন্থ আল আহকামুস সুলতানিয়া, সেখানে তিনি পয়েন্ট আকারে 10টি পয়েন্টে বিভক্ত করে আলোচনা করেছেন যে খলিফার কাজ কী হওয়া উচিত এবং কী হয়। সেই পয়েন্টগুলোকে আমরা সংক্ষেপে এখানে উল্লেখ করছি, যেন আমরা পরবর্তীতে সামগ্রিকভাবেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের বিভিন্ন ঘটনাগুলো যখন আমরা উল্লেখ করব, সেই ক্ষেত্রে আমরা একটি চেক ব্যাক বা মিলিয়ে দেখতে পারি যে এই কাজগুলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কত চমৎকারভাবে করেছেন, যে কারণে তাকে খুলাফায়ে রাশিদা বা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত যে সমস্ত খলিফা ছিলেন তাদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখানে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই ছিল। প্রথম কাজ খলিফার সেটা হচ্ছে, এক নম্বর পয়েন্ট, দিন রক্ষা করা। দিনকে রক্ষা করা এর মৌলিক ভিত্তির উপরে, এবং পরবর্তীতে যারা খলিফা হবেন তাদের কাজও হচ্ছে এটি। অর্থাৎ এই উম্মার প্রথম তিন প্রজন্ম সাহাবি, তাবেঈ এবং তাবে তাবেঈন তথা সালাফদের আদর্শের উপরে এই দিনের ভিত্তিকে সুপ্রতিষ্ঠিত রাখা। দুই নম্বর কাজ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত রাখা, বাদী বিবাদীর মধ্যে ফয়সলা করা, জালিম এবং মাজলুমের মধ্যে বিষয়গুলোকে ফয়সলা করে দেওয়া, অর্থাৎ অন্যায় করে, সীমা লঙ্ঘন করে কোনো ব্যক্তি যেন রেহাই পেয়ে না যায়, এগুলোকে নিশ্চিত করা। তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, মুসলিমদের তথা এই উম্মার জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করা, সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা, ইজ্জত আব্রু এগুলোকে রক্ষা করা, ব্যবসায়িক কাজে সফরে অর্থাৎ প্রাত্যহিক সমস্ত বিষয়ে তাদেরকে নিরাপত্তা প্রদান করা। চার নম্বর বিষয় হদ কার্যকর করা। হদ এটা হচ্ছে ইসলামী আইনে অপরাধের শাস্তির বিধান, অর্থাৎ কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধকৃত হারামকৃত বিষয়গুলোকে লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে খলিফা এই অপরাধের শাস্তিগুলোকে কার্যকর করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার এবং হক আদায় করবেন, এবং একই সঙ্গে যদি কেউ মানুষেরও হক বা অধিকার নষ্ট করে সেই ক্ষেত্রেও হদ কার্যকর করতে হয়। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সীমান্ত রক্ষা করা। রিবাতের মাধ্যমে পাহারা নিযুক্ত করার মাধ্যমে একদিকে যেভাবে ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী মুসলিমদের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করা হয়, ঠিক তেমনিভাবে অমুসলিম নাগরিক অর্থাৎ যারা নিরাপত্তা প্রাপ্ত আহলুল জিম্মা তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়, এবং এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কাজ যেটা খলিফা নিশ্চিত করবেন। ছয় নম্বর পয়েন্ট হচ্ছে জিহাদকে চালু রাখা, জারি রাখা। এটি খলিফার কাজগুলোর মধ্যে একটি বড় কাজ। জিহাদ সম্পর্কে আমরা জানি যে তিনটি প্রস্তাবের মাধ্যমে জিহাদকে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করা হয়ে থাকে। প্রথম প্রস্তাব প্রদান করা হয় যে তোমরা ইসলাম গ্রহণ করো, দ্বিতীয় প্রস্তাব ইসলাম গ্রহণ না করলে জিজিয়া প্রদানের মাধ্যমে নিরাপত্তা প্রাপ্ত হয়ে যাও, আহলুল জিম্মা এই মর্যাদা লাভ করো, এবং যদি এই দুই প্রস্তাবেও কেউ রাজি না হয় সেই ক্ষেত্রে তৃতীয় প্রস্তাব অর্থাৎ যুদ্ধের মাধ্যমে পারস্পরিক ফয়সালা নির্ধারিত হবে। সুতরাং খলিফা জিহাদের ধারাবাহিকতা চালু রাখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকে বাস্তবায়িত করে থাকেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়াদা কী, সেটা হচ্ছে তিনি এই দিনকে অপরাপর সকল দিনের উপরে বিজয়ী করবেন। সাত এবং আট এই দুটি পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক লেনদেনের সঙ্গে সম্পর্কযুক্ত। সপ্তম পয়েন্ট যেগুলো রাষ্ট্রের হক, যেগুলো আদায় করতে হয়, যেমন জাকাত, ফাই ইত্যাদি বিষয়গুলো, সেগুলোকে আদায় করা, সীমালঙ্ঘন না করে, কারো উপর জুলুম না করে, ইসলামের নির্ধারিত পদ্ধতিতে, এবং কোনো বিষয় যদি গবেষণাযোগ্য বা ইস্তিহাদযোগ্য হয় সেক্ষেত্রে সেভাবে সেগুলোকে আদায় করতে হবে। অষ্টম পয়েন্ট হচ্ছে যা কিছু প্রদান করা সেগুলোকে প্রদান করা, অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে বাইতুল মাল থেকে যে ভাতাগুলো দেওয়া হয় সেগুলো যারা পাওয়ার যোগ্য সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। নয় নম্বর পয়েন্ট খলিফার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সৎ, যোগ্য, দক্ষ, আন্তরিক ব্যক্তিদেরকে অর্থাৎ মুখলিস ব্যক্তিদেরকে, উপযুক্ত ব্যক্তিদেরকে সরকারি কাজে নিয়োগ প্রদান করা বিভিন্ন পদে। দশম পয়েন্ট হচ্ছে খলিফা মুসলিমদের বিষয় আদিগুলোকে তদারকি করবেন প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে নয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে সরাসরি বিভিন্ন সময়ে হিজবা বা পরিদর্শন বা ইন্সপেকশনে অংশ নিতেন, এবং এই প্রসঙ্গে বিভিন্ন ঘটনা সামনের দিকে আসছে। সুতরাং সংক্ষেপে এই যে দশটি পয়েন্ট আমরা উল্লেখ করলাম, শুধুমাত্র এই দশটি পয়েন্টেই খলিফার সকল কাজ সীমাবদ্ধ বিষয়গুলো এমন নয়, বরং এগুলো হচ্ছে মূল বা প্রধান কাজের কিছু শিরোনাম স্বরূপ। খলিফার কাজ খুবই ব্যাপক। খলিফার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এটা, যেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই জমিনে আল্লাহর প্রতিনিধিত্বকারী জীব হিসেবে, তাদের সামগ্রিক ব্যবস্থাপনার কাজ খলিফার উপরে ন্যস্ত, কাজেই এর ব্যাপকতা অতি বিশাল। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার ভাষণে শুরুতেই যে বিষয়গুলোকে উল্লেখ করেছেন সেই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই তার মধ্যে সেই ভিত্তিগুলো ফুটে ওঠে যার উপর ইসলামী রাষ্ট্র তথা খিলাফা প্রতিষ্ঠিত। ওসমান ইবনে আফফান শুরুতেই বলেছেন যে আমি একজন অনুসরণকারী মাত্র, আমি কোনো উদ্ভাবক নই। এরপর বলেছেন আল্লাহর কিতাব এবং সুন্নতের কথা। আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নতের পর তিনি বলছেন যে আমি তিনটি বিষয়ে তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম, সেগুলো কি, আমার পূর্বে যারা ছিলেন আবু বকর এবং ওমর তাদের সিদ্ধান্তকৃত বিষয়গুলো সেগুলো বজায় থাকবে। এরপর বলেছেন নেক ব্যক্তিদের সিদ্ধান্ত পরামর্শ গ্রহণ করা হবে, এবং তৃতীয়ত বলেছেন যে তোমাদের স্বাধীনতা থাকবে যতক্ষণ না তোমরা আল্লাহর নির্ধারিত সীমানাকে লঙ্ঘন করছো, এবং সেই ক্ষেত্রে তোমাদের উপর হদ কার্যকর করা প্রয়োজন হচ্ছে। এই পয়েন্টগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ইসলামী রাষ্ট্রের তিনটি ভিত্তির মধ্যে প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা আদর্শ, এবং এরপর তৃতীয় পয়েন্টে আসছে ইজমা বা এই উম্মার সিদ্ধান্তকৃত বিষয়গুলো। আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাব তাদের যে সমস্ত বিষয়ে মুসলিম উম্মা একমত ছিল সেই ইজমাকৃত বিষয়গুলোকে সেভাবেই বজায় রাখা হবে, এবং শুরা বা পরামর্শ গ্রহণ করা হবে, নেক ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আলোচনার এই পর্যায়ে এই পয়েন্টগুলোকে আরেকটু বিশ্লেষণের দিকে যাওয়ার আগে আমরা আমাদের যারা শ্রোতা ভাই এবং বোনেরা আছেন তাদের মনোযোগ আকর্ষণ করে কিছু বিষয়কে উল্লেখ করতে যাচ্ছি। এমন একটি সময়ে অবস্থান করে আমরা ইতিহাসের এই ঘটনাগুলো জানার চেষ্টা করছি, কিভাবে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন খলিফারা তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন সেই বিষয়গুলো। আর বর্তমানে এমন একটি অবস্থায় আমরা রয়েছি যেটা খুবই করুণ একটি সময় মুসলিমদের জন্য, ইতিহাসের একটি ক্রান্তিকালে আমরা অবস্থান করছি। প্রায় 100 বছর হয়ে যাচ্ছে যে খিলাফা ব্যবস্থাকে জোরপূর্বক মুসলিমদের উপর থেকে নির্মূল করে দেওয়া হয়েছে, এবং সেই সময় থেকেই মুসলিমদের উপরে লাগাতার নানামুখী জুলুম নির্যাতন এগুলো চালিয়ে আসা হচ্ছে। এগুলো হচ্ছে একদিকে বহিঃশত্রুর মাধ্যমে কাফের মুশরিকদের পক্ষ থেকে, আরেকদিকে হচ্ছে মুসলিমদের অভ্যন্তরে ভেতরের যারা শত্রু সেই কাফের মুশরিকদের, যারা দালাল বা দোসর হিসেবে কাজ করে যাচ্ছে তাদের মাধ্যমে। মুসলিমদেরকে বাধ্য করা হচ্ছে অন ইসলামিক কুফুরি জীবন ব্যবস্থার অধীনে বসবাস করতে, এবং শরিয়া বা ইসলামী শাসন তথা খিলাফার বাইরে বসবাস করা, এটা যে কত কঠিন সেটা মুসলিমদের গত 100 বছর ইতিহাসের দিকে শুধুমাত্র চোখ বুলিয়ে নিলেই আমরা স্পষ্ট বুঝতে পারি। ইসলামী শাসন ব্যবস্থার বাইরে মুসলিমদের টিকে থাকা, এটা হচ্ছে সেই পানির বাইরে মাছের টিকে থাকার মতোই কঠিন একটি বিষয়। একটু আগেই আমরা শুনেছি যে 10টি পয়েন্ট যার উপরে মুসলিম রানুগত্যের শপথ প্রদান করেন খলিফার হাতে, সেই 10টি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটি ছিল দ্বীনের নিরাপত্তা প্রদান করা। পুরো বিষয়গুলোকে সার অংশ হিসেবে উল্লেখ করলে 2টি পয়েন্ট আসে। প্রথম পয়েন্ট হচ্ছে দ্বীনের নিরাপত্তা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মুসলিমদের দুনিয়ার বিষয়গুলো সেগুলো নিরাপত্তা নিশ্চিত করা। এই অবস্থানের দিকে তাকিয়ে যদি আমরা আমাদের বর্তমান বাস্তবতা দেখি, আমরা যদি প্রশ্ন করি যে কোথায় আমাদের দ্বীনের নিরাপত্তা কিংবা কোথায় মুসলিমদের দুনিয়ার বিষয়ের নিরাপত্তা, বর্তমানে অন ইসলামিক শাসনের অধীনে মুসলিমদের কোনো বিষয়েরই নিরাপত্তা নিশ্চিত নয়। যদি আমরা মুসলিমদের অবস্থা দেখি তাহলে পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মুসলিমদের নামই চলে আসে। একদিকে আরাকান, কাশ্মীর, আসাম, গুজরাট কিংবা চীনে তুর্কিস্তান, উইগুর মুসলিমদের অবস্থা, অথবা আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, মিশর, লিবিয়া, মালি, বসনিয়া, চেচনিয়া, কোনো একটি ভূখণ্ড নাম উল্লেখ বাকি থাকে না। এত রক্ত ঝরছে, এত প্রাণ যাচ্ছে, এর কারণ হচ্ছে যে আমরা এমন একটি অবস্থায় বসবাস করছি যেখানে আমাদের যারা নিরাপত্তা দিবেন সেই ব্যবস্থাটি আমাদের উপরে নেই, আমাদের দেহের উপরে সেই নিরাপত্তা প্রদানকারী ঢালটি নেই, এবং সেই ঢাল কী, সেটা হচ্ছে এই ইসলামী শাসন এবং খিলাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে হাদিসে জানিয়েছেন, ইমাম তিনি হচ্ছেন ঢাল স্বরূপ, ইন্নামাল ইমামু আল জুন্নাহ, ইমাম হচ্ছে ঢাল স্বরূপ। মুসলিমরা কখনোই তাদের উপরে খিলাফা ব্যবস্থার বাইরে অন ইসলামিক শাসন, কুফুরি জীবন ব্যবস্থা এগুলোকে মেনে নেয়নি। যারাই সেগুলোকে প্রত্যাখ্যান করেছে, সেগুলোকে প্রতিস্থাপন করে পুনরায় দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তাদের উপরে নেমে এসেছে নানা রকমের জুলুম, অত্যাচার এবং নির্যাতন। এভাবে মুসলিমদের একটি অংশকে বাধ্য করা হচ্ছে কুফুরি জীবন ব্যবস্থার অধীনে বসবাস করতে, আরেকটি অংশ মুসলিমদের মধ্যে যারা তাদেরকে নানামুখী নানা ধরনের প্রচার প্রচারণা প্রোপাগান্ডার মাধ্যমে বিভ্রান্ত করে রাখা হয়েছে, বা আমরা বলতে পারি যে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কাজেই আমরা যদি আবারও আমাদের যে জীবন ব্যবস্থা অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা এবং খিলাফা ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই এবং তার সুফল ভোগ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই দুই দিকের যে 2টি শিকল সেগুলোকে ছিঁড়তে হবে। বুদ্ধিভিত্তিক দিকে মন এবং মগজের যে লড়াই, সেখানে আমাদের মধ্যে যে সমস্ত বাতিল চিন্তা চেতনা কুফুরি মতাদর্শকে, জুলুমের শাসন ব্যবস্থাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে আমাদের মধ্যে শেখানো হচ্ছে যে এগুলোই তো উত্তম, গণতন্ত্র, স্বৈরতন্ত্র কিংবা সামরিক আইন কিংবা রাজতন্ত্র বা জাতীয়তাবাদ যেটাই হোক না কেন, এগুলোকে আমাদের তরুণ প্রজন্ম মুসলিমদের কাছে স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থায় এভাবে শেখানো হয় যে এগুলি হচ্ছে উত্তম, সঠিক, যুগোপযোগী, সময় উপযোগী শাসন ব্যবস্থা। এভাবে মুসলিমদের তরুণদের একটি অংশকে বিভ্রান্ত করে যাওয়া হচ্ছে নিয়মিত। এবং মানুষের স্বভাবগত বা সৃষ্টিগত বৈশিষ্ট্যের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাই যে যখন কোনো একটি বিষয়কে আমরা দীর্ঘদিন ধরে একই রকম দেখতে পাই, সেই ক্ষেত্রে তখন আমাদের মধ্যে আর প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। যে বিষয়টিকে এভাবে বলা যায় যে যদি আমাদের মানবিক অনুভূতিগুলো, বোধশক্তিগুলো ভোঁতা হয়ে আসে, তখন জুলুমের পরিস্থিতিও আমাদের কাছে স্বাভাবিক, সাধারণ এরকম মনে হতে শুরু করে, এবং অনেকে বলতে থাকে চলুক যেভাবে চলছে। অথচ যদি আমরা চিন্তা করি যে আমরা যে ধরনের লাঞ্ছনাকর অবস্থায় বসবাস করছি, এই অবস্থায় বসবাস করার জন্য, এই সমাজ ব্যবস্থায়, এই পরিবেশে, রাষ্ট্র ব্যবস্থায় থাকার জন্য যদি কোনো সাহাবিকে প্রস্তাব দেওয়া হতো, তাহলে একটি মুহূর্তের জন্য তারা জমিনের উপরে থাকতে চাইতেন না। কাজেই আমাদের এই দুরবস্থাকে পরিবর্তন করার জন্য, আমাদের শেকলগুলো ছেঁড়ার জন্য অবশ্যই সেই স্বর্ণালী দিনগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হয়। আমরা কে, কোন জাতি, কি আমাদের পরিচয়, কারা ছিলেন আমাদের পূর্বপুরুষ, কিভাবে তারা আমাদের জীবন ব্যবস্থা তথা রাষ্ট্র ইত্যাদি বিষয়গুলো পরিচালনা করেছিলেন, এবং যদি সেগুলো আমরা নাই জানি, কিভাবে আমরা সেগুলো পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন যে নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য কিতাব নাজিল করেছি যেন আপনি মানুষের মধ্যে বিষয়গুলোকে ফয়সালা করে দিতে পারেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যেন আপনি মানুষদের মধ্যে বিষয়গুলোকে ফয়সালা করে দিতে পারেন যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না। সুতরাং এই যে বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নির্দেশ দিচ্ছেন এবং বলছেন যে আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে, এর মাধ্যমে আপনি মানুষদের বিষয়গুলোকে ফয়সালা করবেন। সুতরাং মানুষদের বিষয়গুলোকে ফয়সালা করা, পারস্পরিক বিষয়গুলোকে পরিচালনা করা, এই ফয়সালা কি শুধুমাত্র অপরাধীর শাস্তি কার্যকর করার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র একজন চোর আর একজন জিনাকারীর মধ্যেই কি ইসলামের সমস্ত বিধান শেষ? বর্তমান সময়ে অনেক সময়ই আমরা দেখতে পাই যে শরিয়া আইন, তার গুরুত্ব, উপকারিতা, প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো আসলেই পক্ষে বিপক্ষে মানুষ আলোচনা করতে শুরু করে শুধুমাত্র এই দুটি পয়েন্টকে ঘিরে। চোরের হাত কাটা কিংবা জিনাকারী ব্যক্তি, ব্যভিচারী ব্যক্তি তার উপরে রজম করার বিধান নিয়েই পক্ষে বিপক্ষে আলোচনা চলতে থাকে। অথচ এর মধ্যেই কি ইসলাম শেষ, পরিপূর্ণ? ইসলাম তো জীবনের সমস্ত বিষয়গুলোকেই ধারণ করে, পরিপূর্ণ জীবন বিধান। একদিকে যেভাবে অপরাধের শাস্তি সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, এটা যেরকমভাবে একটি গুরুত্বপূর্ণ অংশ, ঠিক এর বাইরেও বহু গুরুত্বপূর্ণ বিধান ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। একদিকে ব্যক্তি জীবনের বিষয়গুলো, বিবাহ, তালাক, সন্তান কিংবা উত্তরাধিকার, নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক, পর্দার বিষয়, এরপরে রয়েছে সামাজিক লেনদেনের বিষয়গুলো, অর্থনৈতিক জীবন ব্যবস্থা, সুদভিত্তিক জীবন ব্যবস্থার বাইরেও যে অর্থনৈতিক জীবন ব্যবস্থা রয়েছে সেই বিষয়গুলো, আন্তর্জাতিক লেনদেনের বিষয়গুলো, সমরনীতি, সবগুলো ইসলামের বিধান। এভাবে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাই যে ইসলামের কোন বিধান বর্তমান সময়ে প্রচলিত রয়েছে, বর্তমান এই মানবরচিত কুফুরি জীবন ব্যবস্থায়। আর যতটুকু অবশিষ্ট রয়েছে সেইটুকু বিভিন্নভাবে মিটিয়ে দেওয়ার নানা রকমের অপচেষ্টা দিন রাত অব্যাহত রয়েছে। এরপরেও যদি আমরা মনে করি যে পরিস্থিতি যা আছে চলুক, স্বাভাবিকভাবেই রয়েছে সব কিছু, তাহলে সত্যি আমাদের ইমান নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, কোথায় গেল আমাদের ইমানের অনুভূতি, কোথায় গেল সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, কিংবা কোথায় গেল দিন কায়েমের সেই বিধানগুলো। বিন্দুমাত্র অনুভূতিও যদি আমাদের অন্তরে সৃষ্টি না হয়, তাহলে ইমানের সর্বনিম্ন যে মাপকাঠি সেখানেও কি কিছু পাওয়া যাবে? জীবনের সমস্ত বিধান কিভাবে চলতে হবে সেই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন, তার রাসূলদেরকে পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের আদর্শ আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুতরাং খলিফার কাজ হচ্ছে এই মহান দায়িত্ব বা ব্যবস্থাপনার কাজকে গ্রহণ করা। সেই জন্যেই মুসলিমরা তার হাতে আনুগত্যের শপথ তথা বাইয়াত প্রদান করে থাকেন। আর যদি খলিফা আল্লাহর বিধানের বিপরীতে নিজের পক্ষ থেকে সাংঘর্ষিক বিধানগুলো প্রচলন করতে শুরু করেন, সেই ক্ষেত্রে তার কোনো আনুগত্য এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, লা তুআতা ফিল মাআসিয়াতি ইন্নামাত তুআতু ফিল মারুফ, নিশ্চয়ই অবাধ্যতার কাজে, গুনাহের কাজে কোনো আনুগত্য চলে না, আনুগত্য শুধুমাত্র যেই বিষয় সঠিক সেই কাজে। সুতরাং এটি হচ্ছে যিনি মুসলিমদের রাষ্ট্রপ্রধান বা খলিফা হবেন তার চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা, জবাবদিহিতার জায়গা। যে কারণে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার একটি বিখ্যাত উক্তি মুসনাদে আহমদে আমরা দেখতে পাই, ওসমান তিনি বলেছেন যে যদি তোমরা দেখতে পাও আল্লাহর কিতাব অনুসারে আমার পায়ে লোহার শিকল লাগানো উচিত, তবে তোমরা তাই করবে। এটা ওসমান মুসলিম জনসাধারণদেরকে বলছেন, কারণ তিনি জানেন মুসলিম জনসাধারণের অধিকার রয়েছে কোরআন এবং সুন্নার ভিত্তিতে খলিফাকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানোর। এবং এখানেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে খলিফা পারস্পরিক পরামর্শ তথা শূরা সিদ্ধান্তও গ্রহণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, তারা পারস্পরিক কাজকর্ম পরামর্শের ভিত্তিতে করে থাকে। সুতরাং এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা ইসলামী রাষ্ট্র বা খিলাফা ব্যবস্থার মূল ভিত্তিগুলো অনেকটাই বুঝতে পারছি। প্রথমত আল্লাহর কিতাব, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মুসলিমদের ইজমা, ঐক্যমতকৃত বিষয়গুলো এবং পারস্পরিক পরামর্শ, নেক লোকেদের সিদ্ধান্ত, শূরা, এগুলো হচ্ছে ইসলামী রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। শূরা করে সিদ্ধান্ত গ্রহণ করা, সেই প্রসঙ্গে আমরা দেখতে পাই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নেক লোকেদের, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিদ্ধান্তকে গ্রহণ করেছেন। উদাহরণস্বরূপ, যখন আফ্রিকার অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মুসলিমরা ভেতরে প্রবেশ করতে আগ্রহী ছিলেন, এবং সেই ক্ষেত্রে মিশরের যিনি গভর্নর ছিলেন আবদুল ইবনে আবি সারাহ, তিনি অনুমতি চাইলেন। সেই ক্ষেত্রে ওসমান ইবনে আফফান সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত গ্রহণ করলেন। একইভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে সেই দ্বীপগুলো অর্থাৎ সাইপ্রাস এবং আশেপাশের অঞ্চলে অভিযান পরিচালনা করতে আগ্রহী ছিলেন, মুসলিম নৌবাহিনী গঠন করার প্রস্তাব দিয়েছিলেন, সেই ক্ষেত্রেও ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি শুরা করেছেন, পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এইভাবে বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন কোরআন জমা করা বা সংকলনের ক্ষেত্রেও ওসমান রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করেছেন, শুরা করেছেন। এবং সেই বিষয়গুলি ওসমান তিনি তার ভাষণে শুরুতে উল্লেখ করেছেন যে আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নাতের পর তিন বিষয়ে আমি তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ। প্রথমত, পূর্বের দুইজন ব্যক্তি, দুইজন শায়খ আবু বকর এবং ওমর, তাদের সিদ্ধান্তকৃত বিষয় সেগুলো বজায় থাকবে। কাজে কর্মে নেক লোকেদের সিদ্ধান্ত বা শুরা সেগুলোকে গ্রহণ করা হবে, এবং তোমাদের স্বাধীনতা থাকবে যতক্ষণ না তোমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু বকর এবং ওমর তাদের সম্পর্কে বলেছেন, ইকতাদু বিল্লাযিনা মিন বাদি আবি বকরিন ওয়া ওমর, আমার পরে তোমরা দুই ব্যক্তির আদর্শকে গ্রহণ করবে, আবু বকর এবং ওমরের আদর্শ। সুতরাং এগুলি হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রশ্নহীন আনুগত্য তথা সার্বভৌমত্বের জায়গা। সার্বভৌমত্ব এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্টকৃত। অথচ বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে সার্বভৌমত্ব কিংবা প্রশ্নহীন আনুগত্য বা চূড়ান্ত ক্ষমতার মালিক হিসেবে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে জনগণকে, জনসাধারণকে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে বিকল্প আরেকটি সত্তাকে উপস্থাপন করা হচ্ছে, এবং লোকেরা যদি আল্লাহকে বাদ দিয়ে মানুষকেই প্রশ্নহীন আনুগত্য বা সার্বভৌমত্বের মালিক বলে মনে করতে শুরু করে, কিংবা সকল ক্ষমতার মালিক অথবা রাষ্ট্রীয় বিষয়গুলো আল্লাহর আইনে নয় মানুষের আইনেই চলবে এগুলোকে গ্রহণ করে নেয়, তাহলে সেই ক্ষেত্রে শিরক এবং কুফর সংঘটিত হয়ে থাকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার রাষ্ট্র ব্যবস্থায় অর্থনীতি এবং বিচার ব্যবস্থার দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যেহেতু এই সময়টা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর 9 বছরের দীর্ঘ খিলাফতের পরবর্তী সময়, কাজেই নতুনভাবে বড় আকারে কোনো ব্যবস্থাপনা কিংবা আইনের ভিত্তি প্রচলন করা এর প্রয়োজনীয়তা অনেকাংশেই ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাঠামো বা ভিত্তিগুলোকে দৃঢ়তা দান করেছিলেন এবং সকল কাজের একটি সুন্দর ব্যবস্থাপনা অলরেডি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। কাজেই ওসমানের ক্ষেত্রে খুব কমই নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সুতরাং অর্থনৈতিক দিকে কিংবা বিচার ব্যবস্থার দিকে আমরা দেখতে পাই যে ছোটোখাটো ফিকহে ইজতিহাদ এরকম বিষয় বাদে বড় আকারের কোনো বিষয় প্রচলন করার প্রয়োজন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুর ক্ষেত্রে ঘটেনি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তার খিলাফতের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে এই খিলাফা ব্যবস্থা ছিল ন্যায় এবং সমতার উপরে প্রতিষ্ঠিত একটি শাসন ব্যবস্থা। ওসমান রাদিয়াল্লাহু তিনি লোকেদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন, গভর্নরদের কাছে চিঠি পাঠিয়েছেন, এবং তিনি তাদেরকে উৎসাহিত করতেন। তিনি লিখতেন এবং লিখেছেন এভাবে যে তোমরা সৎ কাজের আদর্শ করো এবং মন্দ কাজের নিষেধ করো, বাধা প্রদান করো। এবং তিনি আরও উল্লেখ করেছেন যে কোনো একজন ইমানদার ব্যক্তির উচিত নয় যে সে নিজে নিজেকে ছোট করবে, অপমানিত করবে। তিনি বলছেন, কারণ আমি যে দুর্বল তার জন্য পক্ষ গ্রহণ করব শক্তিশালী ব্যক্তির বিপক্ষে, যতক্ষণ না তার পক্ষে তার প্রাপ্য হককে আদায় করা হচ্ছে। কুফার গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন ওয়ালিদ ইবনে উকবা, এবং তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর সৎ ভাই ছিলেন তার মায়ের দিক থেকে। একটি নির্দিষ্ট বিষয়ে যখন তার ব্যাপারে অভিযোগ আসলো যে তিনি মদ্যপান করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সেটাকে তদন্ত করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তদন্তে বিষয়টি প্রমাণিত হলো। সেই অবস্থায় একজন গভর্নর হওয়া সত্ত্বেও কিংবা আরেকদিক থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সৎ ভাই হওয়া সত্ত্বেও ওসমান তার উপরে আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে কার্যকর করেছেন, হদ কার্যকর করেছেন। সুতরাং এটি একটি বড় উদাহরণ যে তিনি কিভাবে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত রেখেছিলেন। এর বাইরে যদি আমরা একেবারে ছোট বিষয়গুলো দেখি, অর্থাৎ যেগুলো কিনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুর ব্যক্তি জীবনের সঙ্গে সংশ্লিষ্ট, সেখানেও তিনি জাস্টিস বা ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করেছেন। এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা দেখতে পাই যে কোনো একটি ঘটনা একবার ওসমান রাদিয়াল্লাহু তার যিনি খাদেম ছিলেন তার উপরে কিছুটা অসন্তুষ্ট হলেন এবং তাকে ডিসিপ্লিন করার জন্য তার কান মুচড়ে দিলেন। এভাবে সে কান মুচড়ে দেওয়ার কারণে সেই খাদেম সামান্য ব্যথা পেল। অথচ এই বিষয়টিকে নিয়েই ওসমান রাদিয়াল্লাহু কিছু সময় পরে তার মধ্যে ব্যাপক ভাবান্তর সৃষ্টি হলো, এবং সেই রাতে তিনি এই বিষয়টি চিন্তা করে যে তিনি কোনো সীমালঙ্ঘন করে ফেলেছেন কিনা, এরকম একটি ভাবনা তার মধ্যে সৃষ্টি হওয়ার কারণে তিনি আর ঘুমাতে পারছিলেন না। সমস্ত রাত তিনি ছটফট করে কাটিয়ে দিলেন। পরবর্তীতে তিনি সেই খাদেমকে তার কক্ষে ডেকে নিয়ে আসলেন এবং বললেন যে আমি যদি তোমার উপরে সীমা লঙ্ঘন করে থাকি তোমার কান মুচড়ে দিয়ে, তাহলে তুমিও আমার কাছ থেকে অনুরূপ প্রতিশোধ গ্রহণ করে নাও এবং এই বিষয়টিকে মিটমাট করে নাও। খলিফা আমিরুল মুমিনীন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার ব্যক্তিত্ব সম্পর্কে সবাই জানেন যে তিনি কী ধরনের মানুষ। এরকম একটি সামান্য ঘটনায় খাদেমকে ডেকে এনে তিনি বলছেন যে তুমি আমার কান মুচড়ে দাও। খাদেম স্বাভাবিকভাবে সেটাকে প্রত্যাখ্যান করলো, সে রাজি হচ্ছিল না। অথচ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি পীড়াপীড়ি করছিলেন, বারবার তাকে এই কাজ করার জন্য বলছিলেন। শেষ পর্যন্ত খাদেম বাধ্য হয়েই ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান মুচড়ে দিল। তখন ওসমান বলছিলেন যে এভাবে নয়, আমি যেভাবে তোমার কান টেনেছি জোরে টানো। বাধ্য হয়ে সেই খাদেম সেভাবে করতেই বাধ্য হলো। সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি উক্তি করেছিলেন, তিনি বলেছিলেন যে দুনিয়াতে কোনো বিষয়ের মীমাংসা করে নেওয়া কত সহজ আখিরাতে মীমাংসা করার থেকে। হাশরের ময়দানে যখন মানুষদেরকে সকল বিষয়ে যে কোনো ছোট থেকে বড় সমস্ত লেনদেনকে মীমাংসা করতে হবে, সেই ক্ষেত্রে যা দিয়ে মীমাংসা করতে হবে সেটা হচ্ছে নিজের আমল অন্যকে দিয়ে মীমাংসা করতে হবে। হাশরের ময়দানের মতো ভয়াবহ অবস্থায় যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত অবস্থায় থাকবেন, সেই অবস্থায় নিজের আমল যদি আমার কাছ থেকে চলে যায় এটা খুবই কঠিন একটি বিষয়। অথচ তার বিপরীতে দুনিয়াতে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে অনেক সময় যদি আমাদের কম বেশি হয়ে যায়, শুধুমাত্র মুখে দুঃখ প্রকাশ করলেও অনেক সময় বিষয়গুলো মিটমাট হয়ে যায়। কাজী ওসমান ইবনে আফফান সেই অবস্থায় যথার্থই বলেছেন যে দুনিয়াতে এই বিষয়গুলো মিটমাট করে নেওয়া কত সহজ সেই হাশরের ময়দানে দাঁড়িয়ে মিটমাট করার থেকে। আখিরাতের প্রতি এই যে ব্যাপক অনুভূতি, এই বিষয়গুলোই প্রথম যুগের মুসলিমদেরকে উৎসাহিত করত নেক কাজে অগ্রগামী হতে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার ভাষণের পর এবার আমরা যাচ্ছি শুরুর দিকে, তিনি যে চিঠিগুলো পাঠিয়েছেন গভর্নরদের প্রতি বা ওয়ালি তাদের কাছে, উমারা আল জুন্দ বা সেনাবাহিনী যারা প্রধান ছিলেন তাদের কাছে, এবং এভাবে জাকাত আদায়কারী এমনকি সাধারণ জনগণের উদ্দেশ্যেও তিনি চিঠি পাঠিয়েছেন। এবং সেগুলোর মধ্যেও তার শাসন ব্যবস্থা বা খিলাফার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের সামনে উঠে আসে। যেহেতু আজকের পর্বে আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা এবং মুসলিমদের জীবনযাত্রা এই বিষয়গুলোকে রেখেছি, কাজেই এই চিঠিগুলোর মধ্যে তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। গভর্নরদের প্রতি সমস্ত প্রদেশে ওয়ালি যারা ছিলেন তাদের কাছে ওসমান চিঠি পাঠালেন। তিনি লিখলেন, মহান আল্লাহ শাসকদেরকে রাখালের মতো দায়িত্বশীল হতে আদেশ করেছেন, তিনি তাদেরকে অর্থ আদায়কারী হতে আদেশ করেননি। ওসমান বলছেন, এই উম্মার যারা প্রথম নেতৃত্বে ছিলেন, অর্থাৎ প্রথম দিকে আবু বকর ওমর যারা খলিফা ছিলেন এবং তাদের যারা ওয়ালি বা গভর্নর ছিলেন, তারা সেই রকমই রাখালের মতোই ছিলেন, তারা অর্থ আদায়কারী ছিলেন না। অচিরেই তোমরা তোমাদের আমিরদেরকে অর্থ আদায়কারী হিসেবে দেখতে পাবে, রাখাল সদৃশ নয়, আর যখন তা হবে তখন তাদের মধ্যে কোনো পরিমিত বোধ থাকবে না, আমানতদারিতা থাকবে না, সততা থাকবে না। ওসমান বলছেন, লোকেদের বিষয়গুলো পরিচালনা করার সর্বোত্তম উপায় হচ্ছে তাদের অবস্থাকে পরীক্ষা করা, তাদের কি প্রাপ্য সেগুলো তালাশ করা এবং সেটাকে প্রদান করা, আর যা তাদের থেকে আদায় করার সেগুলোকেও আদায় করে নেওয়া। এভাবে যারা অমুসলিম বা আহলুল জিম্মা নিরাপত্তাপ্রাপ্ত লোক তাদেরও তাদের প্রাপ্য দেওয়া এবং যা আদায় করার তা আদায় করা। এরপর ওসমান গভর্নরদেরকে লিখেছেন, এবং যারা শত্রু তাদেরকে মোকাবেলা করা এবং ইখলাসের মাধ্যমে তাদেরকে পরাজিত করার চেষ্টা করা। গভর্নরদেরকে এভাবে দিক নির্দেশনা দিয়ে ওসমান পরবর্তীতে উমারা আল জুন্দ বা সেনাবাহিনী যারা প্রধান তাদের কাছেও চিঠি লিখেছেন। তাদেরকে তিনি লিখেছেন, তোমরাই হচ্ছে মুসলিমদের রক্ষাকারী রক্ষক এবং তাদের ঢাল স্বরূপ। ওমর তোমাদেরকে যে সুনির্দিষ্ট মিশন দিয়েছেন সেটা কারো কাছে গোপন নেই, সেটা আমরা সবাই জানি। কাজেই আমি কারো কাছ থেকেই শুনতে চাই না যে সেই মিশন বা লক্ষ্য থেকে কেউ বদলে গেছো, সেটাকে কেউ বদলে নিয়েছ, এবং যদি সেই রকম হয় তাহলে আল্লাহ তোমাদের এক দলকে অন্য দলের মাধ্যমে প্রতিস্থাপন করে দেবেন। কাজেই যা করছো সতর্কতার সাথে করে যাও, অব্যাহত থাকো, এবং আমিও আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব যেই মিশন আল্লাহ আমাকে দিয়েছেন তা জারি রাখার। সুতরাং পূর্বের যেই নীতি সেগুলো অব্যাহত থাকছে। ওমর এবং আবু বকর সিদ্দিক তাদের যে ভিত্তি, যে ভিত্তিগুলোর উপরে তারা ইসলাম রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন, তার থেকে নতুন কোনো পরিবর্তন আসছে না। একই রকমভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জাকাত আদায়কারী যারা ছিলেন তাদের কাছেও নির্দেশনা প্রদান করলেন, যা কিছু আদায় করা সেগুলোকে আদায় করতে এবং যা কিছু প্রদান করা সেগুলোকে প্রদান করতে আল্লাহর নির্দেশনা মতো এবং সীমা লঙ্ঘন বা জুলুম না করে। এবারে আমরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জনসাধারণের প্রতি যে চিঠি দিয়েছিলেন সেই চিঠিকে বিশ্লেষণ করে বিভিন্ন পয়েন্টে আমরা মুসলিমদের জীবনযাত্রা, সেগুলিকে বোঝার চেষ্টা করব। এবং সেই সময় মুসলিমদের মধ্যে যে সম্পদের প্রাচুর্য দেখা যাচ্ছিল তার কিছু প্রভাব, সেই বিষয়গুলো আমরা উল্লেখ করার চেষ্টা করব। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ভাষণের উদ্বোধনী ভাষণের প্রথম অংশ আমরা কিছু আগে উল্লেখ করেছিলাম, এবারে আমরা দ্বিতীয় অংশের দিকে যাচ্ছি। দ্বিতীয় অংশে ওসমান মুসলিম জনসাধারণদেরকে উদ্দেশ্য করে বলেছেন, দুনিয়া প্রলোভনের সামগ্রী মাত্র, দুনিয়া নিজেকে মানুষের সামনে আকর্ষণীয় করে উপস্থাপন করে, ফলে লোকেরাও তার দিকে আকৃষ্ট হয় এবং ঝুঁকে পড়ে। সাবধান, দুনিয়া নিয়ে তৃপ্ত হওয়ার চেষ্টা করো না, এর উপরে আস্থা করো না, কারণ সে আস্থার যোগ্য নয়, সে বিশ্বাসযোগ্য নয়। অন্য কথায় ওসমান বলেছেন যে দুনিয়াকে বিশ্বাস করো না, কারণ সে নিজেই বিশ্বস্ত নয়। ওসমান আরও বলছেন যে এই কথাটি খুব ভালো মতো বুঝে নাও, যতক্ষণ না তুমি দুনিয়াকে উপেক্ষা করছো দুনিয়া তোমার পিছু ছাড়বে না। এই কথাকে খুব ভালোভাবে বুঝে নাও, যতক্ষণ না তুমি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি তার মোহ থেকে মুক্তি লাভ করতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলিমদের মধ্যে সম্পত্তি, সম্পদ এগুলো বিভিন্ন উৎস থেকে আসছিল, মুসলিমদের মধ্যে ব্যাপক প্রাচুর্য ছিল। তাদের উদ্বোধনী ভাষণের দ্বিতীয় অংশে এই যে কথাগুলো, দুনিয়ার বাস্তবতা, আখিরাতের বাস্তবতা, এগুলো সম্পর্কে তিনি যে নাসিহা প্রদান করেছেন তা খুবই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ ছিল। ইমাম আয-যুহরি রাহিমাহুল্লাহ তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফত সম্পর্কে আলোচনা করে বলেছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি 12 বছর খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তার মধ্যে প্রথম অংশ অর্থাৎ প্রথম 6 বছরে কোনো বিষয়ের জন্যই লোকেরা তার কোনো সমালোচনা করেনি। এবং তিনি লোকেদের কাছে, কুরাইশদের কাছে ওমর ইবনে খাত্তাব থেকেও বেশি জনপ্রিয় ছিলেন, কারণ ওমর ছিলেন কঠোর প্রকৃতির, বিপরীতে ওসমান ছিলেন কোমল স্বভাবের এবং তাদের প্রতি উদার আচরণকারী। ইমাম আয-যুহরি বলছেন, এরপর যখন সেই ফিতনার সময়টি আসলো, মুসলিম ঐতিহাসিকগণ সেটাকে চিহ্নিত করেছেন ওসমানের শাসনের শেষের অংশ বা দ্বিতীয় অংশে অর্থাৎ শেষের 6 বছরে, যেটা শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের দিকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে যে বিশৃঙ্খলাগুলো বা ফিতনাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো এসেছিল তার খিলাফতের একেবারে শেষের দিকের অংশে। সুতরাং আমরা যদি ইতিহাস দেখি এবং আরও সুনির্দিষ্টভাবে বলতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে মোট বারো বছরের খিলাফার মধ্যে শেষের বছরগুলোতে বা শেষের 3টি বছরে এই ফিতনা বা বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হচ্ছিল। কাজেই প্রথম অংশ এবং সম্পূর্ণ খিলাফতের অধিকাংশ সময়েই ছিল শান্তি এবং সুশৃঙ্খল একটি সময়। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তার পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর এবং ওসমান তারা দুইজনে ভিন্ন মেজাজের মানুষ ছিলেন, ভিন্ন গড়নের মানুষ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের খিলাফত ব্যবস্থায় মৌলিক কোনো পরিবর্তন ছিল না, মূল বিষয়গুলো একই রকম ছিল। শুধুমাত্র মেজাজের দিক থেকে দুইজন খলিফা দুই রকমের ছিলেন, এতটুকু পার্থক্য তাদের মধ্যে ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সেই বিখ্যাত পরামর্শ আমরা স্মরণ করতে পারি যে মুসলিমদের ব্যাপারে এবং ধন সম্পত্তি, বিলাসিতা এগুলো যেন মুসলিমদের মধ্যে প্রবেশ না করে, সেই বিষয়ে তিনি খুবই সতর্ক সাবধান থাকতেন এবং লোকেদেরকেও সাবধান করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত উপদেশটি আমরা স্মরণ করতে পারি। ওমর বলতেন যে তোমরা রুক্ষ জীবনে অভ্যস্ত হয়ে যাও, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়। বিগত সিরিজ আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত পরামর্শগুলো, উপদেশ এবং নির্দেশনাগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, যে তিনি মুসলিমদেরকে পরামর্শ দিয়েছিলেন তোমরা রুক্ষ জীবনে অভ্যস্ত হও, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়। মাঝে মাঝে রোদের মধ্যে হাঁটো, খালি পায়ে হাঁটো, দুইটি লক্ষ্যবস্তুর মধ্যে না হেঁটে দৌড়াও, ঘোড়ায় ওঠার ক্ষেত্রে লাফিয়ে ওঠার চেষ্টা করো, এবং তোমাদের পিতা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের মতো মোটা পোশাক, সেই কাপড়গুলো পরার অভ্যাস গড়ে নাও। এরকম পরামর্শ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রদান করতেন, এবং তিনি মুসলিমদেরকে অনেক ক্ষেত্রেই আগলে রাখতেন, যেন সম্পত্তি, প্রাচুর্য এগুলোর আধিক্যের কারণে মুসলিমদের যে স্বভাব বা ফিতরাত সেগুলো নষ্ট হয়ে না যায়, কিংবা মুসলিমরা বিলাসিতা বা আয়েশি জীবনযাপনে অভ্যস্ত না হয়ে ওঠে। এই প্রসঙ্গে বিভিন্ন রকমের ঘটনাগুলো আমরা উল্লেখ করেছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনার ক্ষেত্রে। এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে আমরা এসে দেখতে পাই, যখন কিনা চতুর্দিক থেকে দুনিয়া এসে মুসলিমদের পায়ে লুটিয়ে পড়ছিল, একটি পর্যায়ে গিয়ে অনেকেই মুসলিমদের মধ্যে ধীরে ধীরে কিছুটা আয়েশি এবং বিলাসী জীবনের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের 8ম বছরে এসে একটি বিশেষ নির্দেশনা প্রদান করলেন, এবং সেটা কি ছিল? তিনি নির্দেশ দিলেন যে কবুতরের পাখা বা পালকগুলোকে তোমরা কেটে ফেলো। বাহ্যিক দৃষ্টিতে হঠাৎ করে এরকম একটি বিষয় শুনে আমাদের কাছে অবাক লাগতে পারে যে কবুতরের পাখা বা পালক কাটার নির্দেশ খলিফা প্রদান করছেন, এর মধ্যে কি বিশেষ গুরুত্ব রয়েছে? সামনের দিকে একটু পরে আমরা এই প্রসঙ্গে আলোচনা করতে যাচ্ছি যে মুসলিমদের মধ্যে যখন কিছুটা বিলাসী জীবনের প্রতি অভ্যস্ততা গড়ে উঠছিল, তখন কিছু বিশেষ নির্দেশনা খলিফা ওসমান ইবনে আফফান তিনি প্রদান করেছিলেন। তার মধ্যে একটি ছিল এটি যে কবুতরের খেলা, কবুতর নিয়ে মগ্ন হয়ে থেকে সময় কাটানো, আয়েশি জীবনযাপন করা, নিজেদেরকে ধনী বা অভিজাত অনুভব করার যে একটি মানসিকতা, সেগুলো থেকে তিনি তাদেরকে কীভাবে আগলে রাখতেন এবং সাবধান করতেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম জনসাধারণের উদ্দেশ্যে যে চিঠি পাঠিয়েছিলেন যখন তিনি খলিফা হলেন, সেই চিঠির দিকে এবার আমরা যাচ্ছি। ওসমান চিঠিতে লিখেছেন মুসলিম জনসাধারণের উদ্দেশ্যে যে তোমরা যা কিছু অর্জন করার সেগুলোকে অর্জন করেছো অনুসরণের মাধ্যমে, অর্থাৎ এবং কোরআন অর্থাৎ কোরআন এবং সুন্নাকে অনুসরণের মাধ্যমেই তোমরা যা কিছু পাওয়ার সেগুলোকে পাচ্ছো এবং পেয়েছো। তিনি লিখেছেন কাজেই যা অর্জন করার বিষয় সেগুলো অর্জন করতে গিয়ে এই দুনিয়া যেন তোমাদের মনোযোগ বিনষ্টকারী না হয়ে যায়। এই উম্মাহ নব উদ্ভাবিত বিষয় বা বিদাত কিংবা পথভ্রষ্টতা অনুসরণ করতে শুরু করবে যখন তোমাদের মধ্যে তিনটি বিষয় ঘটবে। সেগুলো কী ছিল? ওসমান লিখেছেন প্রথম বিষয় যখন সব রকমের বিলাসিতা অর্জন করা হয়ে যাবে, দ্বিতীয় বিষয় যখন তোমাদের দাসীদের সন্তানরা প্রাপ্তবয়স্ক হবে অর্থাৎ একটি নতুন প্রজন্ম যখন আসবে, তিন নম্বর বিষয় যখন বেদুইন এবং অনারবরা কোরআন পড়তে শুরু করবে। এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে বেদুইন এবং অনারব যারা কোরআন পড়বে, তারা কোরআন পড়বে ঠিকই কিন্তু কোরআনের অর্থ বুঝবে না এবং সেগুলোকে তারা নিজেদের পক্ষ থেকে মন গড়া ব্যাখ্যা প্রদান করে সেই ভ্রান্ত ব্যাখ্যার অনুসরণ করতে তারা শুরু করবে। কাজী ওসমান বলছেন যে এরকম বিষয়গুলো যখন ঘটবে সেই ক্ষেত্রে তোমাদের মধ্যে পথভ্রষ্টতা দেখা দিবে। এরপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসকে সেই চিঠিতে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আল কুফরু ফিল উজমা, কুফর অনারবদের মধ্যে, ফা ইজাস্তাআজামা আলাইহিম আমরান তাকাল্লাফু ওয়াবতাদাউ, কুফরি অনারবদের মধ্যে, কারণ যখন তারা এমন একটি বিষয়ের সম্মুখীন হয় যে বিষয়গুলো তারা বুঝতে পারে না, তখন তারা সেটাকে জটিল বানিয়ে ফেলে এবং নিজেরা মন গড়া বিষয় তার পক্ষে আবিষ্কার করে। এই চিঠিকে সামনে রেখে এবং চিঠিতে উল্লেখিত পয়েন্টগুলোকে সামনে রেখে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার সময়ে মুসলিমদের জীবনযাত্রা জীবনযাপন সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করছি। কোনো একটি জাতির বিত্তশালী হয়ে ওঠা এবং তাদের জীবনযাত্রায় সেই সম্পত্তি সম্পদগুলো কীভাবে প্রভাব সৃষ্টি করে, কতটুকু ক্ষতি কিংবা কতটুকু উপকার সাধন করে, সেই বিষয়গুলো বুঝে নেওয়া খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিরমিজির হাদিসে আমাদেরকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মাতি আল মাল, প্রত্যেক জাতি বা উম্মতের জন্য একটি ফিতনা রয়েছে, পরীক্ষা রয়েছে এবং আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পত্তি। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সাবধান করে বলেছেন আল্লাহর কসম আমি তোমাদের ব্যাপারে দারিদ্রের ভয় করি না, বরং আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি যে তোমাদের পূর্বের লোকেদের জন্য যেভাবে জমিন প্রশস্ত হয়ে গিয়েছিল সেই রকম তোমাদের জন্য প্রশস্ত হবে, এরপর তারা যেভাবে ধন সম্পত্তির প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছিল এই প্রতিযোগিতা তোমাদের মধ্যেও শুরু হবে এবং তোমাদের ধ্বংস ডেকে নিয়ে আসবে। মুসলিম শরীফে হাদিসটি এসেছে। সাহাবিদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সেই সময়গুলো দেখলে আমরা দেখতে পাই যে শুরুর দিকে মক্কায় শেষের তিন বছরে যখন সাহাবা ইকরাম তারা অবরুদ্ধ ছিলেন শেবে আবু তালেব, সেখানে তিন বছর কী পরিমাণ কষ্টই না তারা করেছেন। সাদ রাদিয়াল্লাহু আনহু সেই হাদিস থেকে আমরা দেখি যে তারা এমনকি মরুভূমিতে যে কাঁটাদার গাছগুলো হয় বাবলা গাছ, সেই গাছের পাতা খেতে তারা বাধ্য হয়েছেন এবং বকরি যেরকম মল ত্যাগ করে সেই রকম তারা করেছেন, এত কষ্ট তারা করেছেন, খোঁজার কষ্ট করেছেন। মদিনাতে এসেও আমরা দেখি আসহাবু সুফফা যারা ছিলেন তাদের মধ্যেও এরকম কষ্ট ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার একটি হাদিসে আমরা দেখি যে তিনি যদি অনেক সময় সালাতে দাঁড়াতেন দাঁড়িয়ে থাকতে পারতেন না, বেহুশ হয়ে পড়ে যেতেন এবং তার এরকম অবস্থা দেখে লোকেরা তাকে পাগল বলে মনে করতে শুরু করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন এবং তিনি দেখলেন যে আল্লাহ রাসূল এত সাধারণ অবস্থায় শুয়ে আছেন, কক্ষে দুই একটি পাত্র ছাড়া কিছুই নেই এবং একেবারে একটি চাদরবিহীন খেজুরের চাটাইয়ের উপরে আল্লাহ রাসূল শুয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠে বসলেন তার গায়ে সেই চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। খন্দকের ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার তাড়নায়। কাজে এইগুলো ছিল মুসলিমদের জীবনযাত্রার একটি প্রাত্যহিক ঘটনা। প্রথম দিকে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বের হয়েছেন। আবু বকর সিদ্দিক ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বের হয়েছেন এবং এই দুজন ব্যক্তি একত্রিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বের হয়েছেন। ইসলামের শুরুর সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এরকম অনেক ঘটনাই আমরা দেখতে পাই এবং সেগুলো ছিল মুসলিমদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনযাত্রার অংশ। অথচ সেই সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের হাতে গড়া এই মানুষ সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার প্রলোভন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বাস্তবতা সম্পর্কে সাবধান করে যাচ্ছিলেন, অথচ যখন কিনা দুনিয়ার কোনো কিছুই তাদের কাছে ছিল না। সেই সময়েও তিনি তাদেরকে দুনিয়ার প্রতারণা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বাস্তবতা, দুনিয়া বিমুখতা এবং জুহুদ শিক্ষা দিয়েছেন। দুনিয়া বিমুখতা বা জুহুদকে আমরা অনেক সময় শুধুমাত্র দারিদ্র্যের সমার্থক শব্দ হিসেবেই মনে করে থাকি, কিন্তু আসলে জুহুদ কী? এই প্রসঙ্গে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস আমরা দেখি। ইবনে মাজাহতে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে, হালাল বস্তুকে, আল্লাহর বৈধকৃত বিষয়কে অবৈধ করে নেওয়া বা হারাম করে নেওয়া, নিজের উপর নিষিদ্ধ করে নেওয়া কিংবা ধন সম্পত্তি ধ্বংস করা, এটা দুনিয়ার প্রতি অনাসক্তি বা জুহুদ নয়। বরং দুনিয়ার প্রতি অনাসক্তি বা জুহুদ হচ্ছে আল্লাহর কাছে যা আছে সেই বিষয়ের উপরে বেশি নির্ভরশীল হওয়া, বেশি আশাবাদী হওয়া আমার কাছে যা আছে তার থেকে, এবং কোনো বিপদ আসলে সেই ক্ষেত্রে বিপদে সবর করে সওয়াবের যে আশা সেটাকে অধিক মনে করা, সেই অবস্থার থেকে যে যদি আমার উপর কোনো বিপদ নাই আসতো। আবু ইদ্রিস আল খাওলানি তিনি বলেছেন যে, হাদিসের ভাণ্ডারে এই হাদিসটি যেন একটি স্বর্ণ খনির খাঁটি সোনা স্বরূপ। সুতরাং জুহুদের সমর্থক দারিদ্রতা শুধুমাত্র এরকম একটি ধারণাতেই জুহুদ বিষয়টি সীমাবদ্ধ নয়, কারণ আমরা দেখি যে সাহাবা ইকরামদের মধ্যে অনেকেই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক ছিলেন, বিশিষ্ট ধনী সাহাবি ছিলেন। যেমন যার জীবনী সম্পর্কে আমরা এই কথাগুলো বলছি, যার সময় সম্পর্কে আমরা কথা বলছি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন প্রচুর সম্পত্তির মালিক। কিন্তু জীবনযাত্রায় তাদের জীবনে কোনো বিলাসিতা, আয়েশি জীবনযাপন এরকম ছিল না, সম্পদ অপচয়কারী তারা ছিলেন না। তারা সম্পত্তির মালিক ছিলেন, তারা ধনী ছিলেন, কিন্তু তারা বিলাসী ছিলেন না, তারা আয়েশি ছিলেন না। বিলাসিতা, আয়েশি জীবনযাপন, সম্পত্তির মধ্যে মজে যাওয়া, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, এগুলি হচ্ছে জুহুদের বিপরীত বিষয় এবং এগুলি হচ্ছে ধ্বংসকারী বিষয়। দুনিয়াতে যাই থাকুক না কেন, তার থেকে বেশি রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, এবং সেই বিষয়ের প্রতি আখিরাতে আল্লাহ সুবহানাহু তাআলা যা আমাদের জন্য মজুদ রেখেছেন তার প্রতি আকৃষ্ট হওয়া, সেগুলোর উপরে অধিক নির্ভরশীল হওয়া এবং সেগুলোকে পাওয়ার জন্য দুনিয়া সম্পত্তিকে ব্যবহার করা, এগুলো হচ্ছে জুহুদের অর্থ। কাজেই যখন এরকম একটি সমাজে, এরকম মুসলিম সমাজে নানা দিক থেকে সম্পত্তি, প্রাচুর্য, বিলাস বৈভব প্রবেশ করতে শুরু করলো, সেই সমাজের যে প্রাথমিক গঠন সেটা প্রথমে বুঝে নেওয়া জরুরি। যদি আমরা পরবর্তী অবস্থাকে, পরবর্তীতে কীভাবে পরিবর্তনগুলো ঘটছিল, কোন কোন পথে ফিতনা প্রবেশ করছিল সেগুলোকে যদি আমরা বুঝতে চাই, কারণ ইতিহাসের এই যে ঘটনা, ইতিহাস এগুলো শুধুমাত্র গল্প, ঘটনা কিংবা কিছু মুখরোচক কাহিনী শোনার নাম নয়। ইতিহাস হচ্ছে পূর্বের ঘটনাগুলোকে জমা করে সঠিক বিশ্লেষণ গ্রহণ করা, সেখান থেকে শিক্ষা, সাবধানবাণী, উপদেশ, সতর্কতা গ্রহণ করা। শাইখ আসাল্লাবি হাফিজাউল্লাহ তার যে ইতিহাসের বইগুলো সেইগুলোর শ্রেষ্ঠত্বের একটি বড় কারণ হচ্ছে তিনি প্রচুর রেফারেন্স উল্লেখ করে বহু গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিশ্লেষণ বিভিন্ন ঘটনার সাথে যুক্ত করেছেন, যে কারণে তার এই কাজ অন্যান্য সমসাময়িক কাজের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সময়ে মুসলিমদের জীবনযাত্রা এবং সেখানে যখন নানা দিক থেকে প্রচুর পরিমাণে সম্পত্তি আসছিল, ধন সম্পত্তি আসছিল, এগুলোর প্রভাব নিয়ে তিনি বেশ গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, এবং আমরা আমাদের এই পর্বে তার সার অংশগুলোকেই পয়েন্ট আকারে উল্লেখ করতে যাচ্ছি। প্রথমত মুসলিম সমাজের বৈশিষ্ট্যের দিকে যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে কিংবা তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের প্রথম অংশ বা অর্ধেক সময় পর্যন্ত একেবারেই মুসলিমদের মধ্যে শান্তি এবং স্থিতিশীল চমৎকার একটি সময় অতিক্রান্ত হয়েছে। ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠার আগ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময়টি ছিল নিরবচ্ছিন্ন শান্তির সময়। কাজেই সেই মুসলিম সমাজের কয়েকটি পয়েন্ট আমরা উল্লেখ করছি। প্রথম পয়েন্ট হচ্ছে যে, দুনিয়ার বুকে যদি কোনো প্রজন্ম, কোনো জেনারেশন অন্য যে কোনো প্রজন্ম বা জেনারেশনের থেকে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়, তাহলে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের প্রজন্ম। সেটা ছিল একটি পরিপূর্ণ ইসলামিক সমাজ, এবং ইতিহাসে সবচেয়ে কম গুনাহ এবং অপরাধ নিয়ে যে সময় এবং সমাজ, যে সমাজ এবং সময় অতিবাহিত হয়েছে সেটা হচ্ছে সাহাবিদের সমাজ। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে, মুসলিম জাতি এটি হচ্ছে একটি ইউনিক জাতি, এর অনুরূপ দ্বিতীয় আর কোনো জাতি বা উম্মাহ দেখা যায় না। শুধুমাত্র ইমানের ভিত্তিতে, আদর্শিক ভিত্তিতে যেভাবে ইসলাম দুনিয়ার বৈচিত্র্যময়, নানা প্রান্তের, নানা ভাষার, নানা ভূমির, নানা বর্ণের, নানা কালচারের মানুষদেরকে এক সুতায় গাঁথতে পেরেছে, এর সমতুল্য দ্বিতীয় কোনো জাতি বা সভ্যতার দৃষ্টান্ত দেখা যায় না, এবং মুসলিমদের সেই ভিত্তিটি হচ্ছে ইমান এবং আকিদা। তিন নম্বর, চার নম্বর কিংবা পাঁচ এবং ছয় এই পয়েন্টগুলোতে আমরা দেখতে পাই যে মুসলিম সমাজের বৈশিষ্ট্য হচ্ছে একটি শক্ত নৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত এই মুসলিম সমাজ, এবং সেই নৈতিক আদর্শের ভিত্তি দুনিয়ার কোনো খেয়ালখুশির অনুসরণ করা দার্শনিক চিন্তাবিদ নয়, বরং ইসলামী নৈতিক আদর্শের ভিত্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং রাসূলের আদর্শ। ইসলামী সমাজ একটি সিরিয়াস সমাজ, সেখানে বিনোদনের নামে অযথা সময় নষ্ট করা কিংবা অর্থহীন কাজকর্ম করা, এগুলোকে কোনোভাবেই উৎসাহিত করা হয় না। ইসলামী সমাজে লোকেরা তাদের দৈনন্দিন কাজের মাধ্যমেই বিনোদন খুঁজে পায়, প্রত্যেকে তাদের কাজগুলোকে আল্লাহর ইবাদত হিসেবে দেখে থাকেন, কাজেই এই কাজগুলোর মধ্যেই তাদের উদ্যম, অনুপ্রেরণা, কর্মচাঞ্চল্য দেখা যায়। বর্তমান সমাজে আমরা যেরকমভাবে দেখি যে অনৈসলামিক সমাজ ব্যবস্থা একটি মহামারী হচ্ছে ডিপ্রেশন, বিষণ্ণতা, কাজে কর্মে উৎসাহ না পাওয়া, হতাশা, এইরকম বৈশিষ্ট্যগুলো ইসলামী সমাজ ব্যবস্থায় খুঁজেও পাওয়া যায় না। 5 নম্বর বিষয় হচ্ছে, ইসলামী সমাজ ব্যবস্থার ভিত্তি হচ্ছে পারস্পরিক কল্যাণ কামনার উপরে, একে অন্যের জন্য কল্যাণ কামনা এবং ত্যাগ স্বীকার করার মানসিকতা রাখার মধ্যে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, ইসলামী সমাজ ব্যবস্থার প্রাণ হচ্ছে ইবাদত। প্রত্যেকটি কাজকে ইবাদত হিসেবে ধরা হয় এবং এটি হচ্ছে সাধারণ জীবনযাত্রা। কাজেই মুসলিম সমাজে, বাস্তবেই যে সমাজ মুসলিম সমাজ ইসলামী আদর্শের উপর প্রতিষ্ঠিত, সেই সমাজে বিনোদন কেন্দ্রকে মসজিদ থেকে আলাদা করার প্রয়োজন হয় না। মসজিদ এবং বিনোদন কেন্দ্র মুসলিমদের জন্য একই স্থান, মসজিদ হচ্ছে সমস্ত রকম কাজকর্মের কেন্দ্র। এইরকম একটি ভিত্তি এবং বুননের উপর সাহাবায়ে কেরাম এবং খলিফাদের প্রথম সময়ে তারা যা কিছু অর্জন করেছেন, তার উপরে যদি শুধুমাত্র আমরা আধ্যাত্মিক দিকটি না দেখে দুনিয়ার দিকটাকেও দেখতে চাই, সেই ক্ষেত্রেও আমাদেরকে এই বাস্তবতায় আসতে হবে যে সাহাবিদের সমতুল্য দ্বিতীয় কোনো জাতি বা জেনারেশন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী আসলো, সেই সময় থেকে শুরু করলে, অর্থাৎ ওই 23 বছরকে ধরে নিয়ে এরপর খলিফাদের সময় আরও 30 বছর, অর্থাৎ এই যে 50 বছরের সময়টুকু, এই সময়ের মধ্যেই তারা দুনিয়ার 4 প্রান্ত বিজয় করেছেন এবং এত দ্রুত ইসলাম প্রসারিত হয়েছে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, ভূমধ্যসাগর থেকে আটলান্টিকের সীমানা পর্যন্ত, অপরদিকে চীন ভারতের সীমানা পর্যন্ত, এত অল্প সময়ে যেভাবে তারা বিজয় লাভ করেছেন, এর দ্বিতীয় কোনো দৃষ্টান্ত মানব ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এবং যেই ভূমিগুলো বিজয় হয়েছে, সেই ভূমির লোকেরা দলে দলে ইসলামকে আপন করে নিয়েছে, ইসলামে দাখিল হয়ে গিয়েছে, এবং এটা ঘটেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার কারণেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এটি হচ্ছে মহাসত্য, মহাবাস্তবতা, এগুলো কোনো কল্পনা বা স্বপ্ন, বায়ুবীয় বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ওয়াদা দিয়েছেন সেগুলো তিনি ঘটাবেন, এবং তার ভিত্তির উপরে কাজ করে যাওয়া, এই বিষয়গুলোকে নিফাকে আক্রান্ত মানুষেরা অনেক সময় স্বপ্ন, কল্পনা এরকমভাবে উপহাস করে থাকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা নিছক তাত্ত্বিক কোনো কথাবার্তা নয়, বরং সেগুলো হচ্ছে মহাসত্য, মহাবাস্তবতা। কী ছিল সেই ওয়াদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াআদা আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ বলছেন, তাদেরকে অবশ্যই জমিনের কর্তৃত্ব, প্রতিনিধিত্ব দান করবেন, যেই রকম তিনি দান করেছিলেন পূর্বের লোকেদেরকে। এভাবে এই পূর্ণ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে তিনি অবশ্যই তোমাদের দিনকে সুদৃঢ় করবেন, যা তিনি পছন্দ করেছেন, এবং ভয় ভীতির পরিবর্তে শান্তি, নিরাপত্তা দান করবেন। এবং সেই লোকেদের বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আমার ইবাদত করবে এবং আমার সঙ্গে কাউকে শরিক করবে না, এরপরেও যারা অকৃতজ্ঞ হবে তারাই তো অবাধ্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার উপর ভরসা করা, কাজ করার শর্তগুলোকে পূরণ করার মাধ্যমেই তারা সেই সুখ শান্তির সময়টি লাভ করেছিলেন, যেটা ছিল ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ সময়, সোনালী সময়। সেই সোনালী সময়ে ধীরে ধীরে কিভাবে অশান্তির বীজ বপন করা হচ্ছিল, এক সময় ফিতনা ফাসাদ এগুলো আসতে শুরু করলো, সেই পরিবর্তনকে স্টাডি করা খুবই জরুরি, যদি আমরা আমাদের বর্তমান অচল অবস্থা এবং ফিতনা থেকেও মুক্তির পথ খুঁজে পেতে চাই। এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে প্রত্যেকটি বিষয়েরই একটি সর্বোচ্চ চূড়া থাকে, এবং সেটা যখন অর্জন করা হয়ে যায়, কোনো একটি বিষয় যখন তার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, এরপর যতক্ষণ সম্ভব, যতদিন সম্ভব সেটাকে ধরে রাখার চেষ্টা করা হয়, এবং এরপর সেখান থেকে নেমে আসা, তার মধ্যে পরিবর্তন সৃষ্টি হওয়া, পতন সৃষ্টি হওয়া একটি স্বাভাবিক নিয়ম। যে কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামকে একটি 9 বছর বয়স্ক উটের সঙ্গে তুলনা করতেন। 9 বছরের উট, তাকে নামকরণ করা হয়ে থাকে বাজিল, এবং তিনি বলতেন যে কোনো একটি বিষয় যদি তার শিখরে পৌঁছে যায়, চূড়ায় পৌঁছে যায়, তখন তার পতন ছাড়া আর কী বা বাকি থাকে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের অধীনে মুসলিমদের জীবনযাত্রা, এই শিরোনামে প্রথম পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে বিলাসিতা এবং সম্পদের প্রাচুর্যের প্রভাব। ওসমান রাদিয়াল্লাহু তিনি নিজেই চিঠিতে উল্লেখ করেছেন যে যখন তিনটি বিষয় ঘটবে, তার মধ্যে 1 নম্বর বিষয় যখন সব রকমের বিলাসিতা তার যে উপায় উপকরণ সেগুলো অর্জিত হয়ে যাবে, সেই অবস্থায় উম্মাহ পথভ্রষ্টতা বিদাতের অনুসরণ করতে শুরু করবে। কাজে এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, বিলাসিতা এবং সম্পদের প্রাচুর্যের প্রভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ছাতে সাহাবিদেরকে গড়ে তুলেছেন তার সম্পর্কে কিছু আমরা কথা বলেছি, যে দুনিয়ার প্রতারণা, দুনিয়ার চাকচিক্য সম্পর্কে তিনি তাদেরকে সাবধান করেছেন। পরবর্তীতে আবু বকর সিদ্দিক এবং ওমর বিল খাত্তাব, সেই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই সতর্ক ছিলেন যেন মুসলিমরা কোনোভাবেই বিলাসী আয়েশি জীবনযাপনে অভ্যস্ত না হয়ে যায়। এবং সেখানে অসাধারণ সব ঘটনাগুলো আমরা দেখতে পাই, যা আমাদের পূর্বের সিরিজে আলোচনা করা হয়েছিল, যে কিভাবে ওমর মুসলিমদেরকে সম্পদের ফিতনা থেকে আগলে রাখার চেষ্টা করতেন। তিনি আকস্মিকভাবে শামে বা সিরিয়াতে সফর করতে গেলেন সেখানকার আমির ওমারাদের অবস্থা দেখতে গিয়ে। সেখানে গিয়ে দেখলেন সেখানকার যিনি জেনারেল ছিলেন, সেনাপতি, তিনি একটু ভালো কাপড় পরে, উন্নত মানের কাপড় পরে ঘোড়ায় আরোহণ করে আছেন। শামের সেই সফরে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের দিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারতে শুরু করলেন এবং বলতে শুরু করলেন এবং বললেন যে তোমরা এত দ্রুত বদলে গেলে। এরপর সেই ঘটনা আমরা উল্লেখ করেছিলাম, আইয়াস বিন গানামের ঘটনা, যখন তিনি বাড়িতে একটি গোসলখানা নির্মাণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কারণে তাকে সেখান থেকে মদিনায় ডেকে নিয়ে আসলেন এবং 1 মাস মরুভূমিতে রাখালের দায়িত্ব প্রদান করলেন। অর্থাৎ বাড়িতে কোনো আয়েশি গোসলখানা স্থাপন করা নয়, তাকে মরুভূমিতে ঘামের গোসল করালেন 1 মাস পর্যন্ত। এভাবে তাদেরকে তিনি শিক্ষা দিচ্ছিলেন। যখন ওমর ইকলানুর কাছে সংবাদ আসলো যে শামের সেই উর্বর ভূমি, সেখানকার ফল ফসলাদি ইত্যাদি দেখে অনেকেই চাষাবাদ শুরু করেছেন, ওমর ইকলানু ফসল কাটার সময় পর্যন্ত অপেক্ষা করলেন এবং এরপরে এবং সেই ফসলি জমিগুলোতে আগুন দিয়ে সেগুলোকে ধ্বংস করে দিলেন। লোকের আশ্চর্য হয়ে গেল, তখন ওমর তাদেরকে বলেছিলেন যে এই রকম চাষবাস করার জন্য তো আল্লাহ তোমাদেরকে পাঠাননি, তোমাদেরকে এই দায়িত্ব দেননি। পর মুসলিমের দায়িত্ব ছিল আল্লাহর দিনকে প্রচার করার, প্রতিষ্ঠা করা, চাষাবাদ করা। এই কাজগুলো তো যারা আমাদের অধীনে বসবাস করছে আহলু জিম্মা, তাদের দায়িত্ব। একইভাবে আমরা দেখতে পাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সতর্ক থাকতেন যে মুসলিমরা যে সমস্ত অঞ্চলগুলো বিজয় করছে, পারস্য কিংবা রোমানদের যে অঞ্চলগুলো, রোমান এবং পারস্য সেখানকার লোকেরা তারা বিলাসী আয়েশি জীবনযাপনে অভ্যস্ত, সেগুলো দেখে মুসলিমরাও যেন তাদের মতো আচার আচরণে অভ্যস্ত হয়ে না উঠে। যে কারণে ওমর নির্দেশ দিতেন যে মুসলিমরা যেখানে যাচ্ছে সেই সমস্ত অঞ্চলগুলোতে পৃথক বসতি স্থাপন করতে হবে, কাফেরদের বসবাসের এলাকা তার অভ্যন্তরে তিনি মুসলিমদেরকে বসতি স্থাপন করার অনুমতি প্রদান করতেন না। সুতরাং তাদের নীতি বা পলিসিতে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবেই তারা দুনিয়াকে একটি অপেক্ষাগার বা ওয়েটিং রুম হিসেবে দেখতেন, যে আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করছি, যখন আমাদের বাহন আসবে, ট্রেন আসবে, তখন আমরা সেখানে সরাসরি উঠে পড়ব আখিরাতের গন্তব্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবেই আমাদেরকে উদাহরণ দিয়ে বলেছেন যে দুনিয়ার বাস্তবতা হচ্ছে যে একজন মুসাফির সে পথ চলতে চলতে সামান্য কিছু সময় একটি গাছের নিচে বসে একটু বিশ্রাম নিল। এই হচ্ছে দুনিয়া। দুনিয়া মুসলিমদের জন্য, মুমিনদের জন্য কারাগার সমতুল্য। যদি আমরা কষ্টে থাকি সেই ক্ষেত্রে তো অবশ্যই এটা কারাগার সমতুল্য, আর যদি মুসলিমরা ধন সম্পত্তি প্রাচুর্য এগুলোও লাভ করে তারপরও দুনিয়া মুসলিমদের জন্য কারাগার, কারণ জান্নাতের তুলনায় দুনিয়ার আরামায়া সেগুলো কিছুই নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু সময়ে যখন দ্রুত বিভিন্ন এলাকাগুলো বিজয় হচ্ছিল, সেই বিজয়ের ধারা যা কিনা আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুরু করেছিলেন, তার ধারা অব্যাহত ছিল। ফলে নতুন নতুন এলাকা, নতুন নতুন ভূমি, মানুষ, এগুলো ইসলামে আসছিল এবং সম্পত্তি, গনিমতের বিভিন্ন খাতে সেগুলো আসছিল। এর সূচনা ওমর ইবনে খাত্তাবের সময়ে ঘটলেও বাস্তবে সম্পত্তি, বাস্তবে ধন সম্পত্তির যে প্রভাব, সেগুলো দেখা দিতে শুরু করেছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার সময়ে। এবং এই প্রসঙ্গে একজন তাবেঈ হাসান আল বাসরি রাহিমাউল্লাহ তার একটি বর্ণনা আমাদের সামনে স্পষ্ট চিত্র উপস্থাপন করে। হাসান আল বাসরি তিনি সেই অবস্থা বর্ণনা করে বলছেন যে আমি বুঝি কেন লোকেরা ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তিনি সেই বিভ্রান্ত ফিতনাবাজ ব্যক্তিদের সম্পর্কে বলছেন, কেন তারা বিদ্রোহ করেছিল ওসমানের উপরে সেটা আমি ভালোই বুঝতে পারি। তিনি বলছেন যে বাইতুল মাল থেকে লোকেদের মধ্যে মাল সম্পত্তি দেওয়া হচ্ছে না, বণ্টন করা হচ্ছে না, এমন দিন বিরল ছিল। তাদেরকে, লোকেদেরকে ডেকে ডেকে বলা হতো, ওহে মুসলিমরা, এসো তোমরা তোমাদের ভাতা গ্রহণ করো, অর্থ নিয়ে যাও, এসো ঘি মধু এইগুলো নিয়ে যাও বাইতুল মাল থেকে। ভাতা প্রদান করা হতো নিয়মিত, খাদ্য সম্পদ দেওয়া হতো প্রচুর পরিমাণে, শত্রুরা ছিল পরাজিত, মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ছিল ভালো এবং সব কিছু ছিল প্রচুর পরিমাণে। হাসান আল বাসরি আরও বলছেন যে এর উপরে আরও একটি অবস্থা ছিল যে মুসলিমদের উপরে তরবারি তোলার মতো কেউ ছিল না। সেই রকম অবস্থায় লোকেরা নিজেরাই নিজেদের উপরে তরবারি খাপ মুক্ত করলো এবং আল্লাহর কসম, সেই খাপমুক্ত তরবারি আজও উন্মুক্ত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত সেটা উন্মুক্ত থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটি বিশেষ নীতি গ্রহণ করেছিলেন, যে তিনি সাহাবিদেরকে মদিনায় একত্রিত অবস্থায় রেখেছেন, মদিনার বাইরে গিয়ে তারা বসতি স্থাপন করবে এই অনুমতি তিনি তাদেরকে প্রদান করতেন না। সাহাবি কারা? সংজ্ঞাগতভাবে আমরা তাদেরকেই সাহাবি বলে থাকি যারা ইমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ইমান সহকারেই তারা মৃত্যুবরণ করেছেন। অল্প সময়ের জন্যও যদি কেউ ইমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে থাকেন এবং নিজেও ইমান সহকারে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে সেই সমস্ত ব্যক্তিদেরকে সংজ্ঞাগতভাবে সাহাবিদের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এই সংজ্ঞায় আমরা দেখতে পাই যে সাহাবিদের সংখ্যা অনেক, লক্ষাধিক। কিন্তু বাস্তবে যদি আমরা এভাবে বলি যে উল্লেখযোগ্য পরিমাণ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন, তার সঙ্গে চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, অর্থাৎ সরাসরি রাসূলের সাহচর্য পেয়ে সরাসরি রাসূলের হাতে গড়া যে সমস্ত মানুষ, সেই সংখ্যায় যারা সাহাবি তাদের সংখ্যা খুব বেশি নয়। যেমন বাইয়াতুর রিদওয়ান সেখানে মাত্র 1400 জন ছিলেন, মুহাজির সাহাবিদের সংখ্যা মাত্র 100-এর কিছু বেশি। একই রকমভাবে আনসারদের সংখ্যাও খুব বেশি নয়। সুতরাং মক্কা বিজয়ের আগে যারা প্রথম ব্যাচের সাহাবি এভাবে আমরা বলি তাদের সংখ্যা খুব বেশি নয়, এবং এরকম সাহাবিরাই ছিলেন ইসলামের শক্তির কেন্দ্র, পাওয়ার হাউস সমতুল্য, ইসলামের মজ্জা সমতুল্য। কাজে এইরকম সিনিয়র সাহাবিরা আনসার বা মুহাজির তারা খুবই দামি এবং মূল্যবান ছিলেন। তারা অনেকেই জিহাদে ছিলেন, অনেকেই জিহাদে শাহাদাত বরণ করেছেন, স্বাভাবিকভাবে অনেকে মৃত্যুবরণ করছিলেন, ফলে দিন দিন সাহাবিদের সংখ্যা কমে আসছিল এবং এভাবে তারা মূল্যবান মণিমুক্তা সমতুল্য হয়ে আসছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই অবশিষ্ট ব্যক্তিদেরকে, এই মূল্যবান দামি ব্যক্তিদেরকে একত্রিত অবস্থায় মদিনাতে রাখতে খুবই মনোযোগী এবং আগ্রহী ছিলেন, এবং যদি তারা মদিনার বাইরে যেতে চাইতেন সেই ক্ষেত্রে খলিফার অনুমতি গ্রহণ করতে হতো এবং সেই অনুমতিও অল্প সময়ের জন্যই প্রদান করা হতো। কাজেই নতুন নতুন যে এলাকাগুলো বিজয় করা হচ্ছে, রোমান কিংবা পারস্য তাদের যে অঞ্চলগুলো, সেখানে যেরকম জীবনযাত্রা, আয়েশি জীবনযাপন, এরকম অঞ্চলে গিয়ে তারা ছড়িয়ে যাবেন, সেখানে তারা বসবাস করবেন, এই ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিষেধাজ্ঞা ছিল। একসময় ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম অভিযোগ আসলো যে তারা অনেকেই এতে খুশি নন। সেই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু একটি অসাধারণ খুতবা দিলেন। তিনি বললেন যে আমি ইসলামকে তুলনা করছি একটি উটের বয়স্ক হওয়ার সঙ্গে, একটি উটের সঙ্গে আমি মেলাচ্ছি ইসলামকে। উট যখন 1 বছর বয়সের থাকে তখন তার একটি বিশেষ নাম থাকে, এরপর যখন 2 বছর হয় তখন তাকে বলে সানি, 4 বছর যখন হয় তখন তাকে বলে রাবাই, 6 বছর হলে সাদাসি, এভাবে পূর্ণ বয়স্ক বা 9 বছর হয়ে গেলে তাকে বলা হয় তাকে বাজিল। তুলনা দিয়ে, উদাহরণ দিয়ে ওমর বলছেন, উট যদি পূর্ণ বয়স্ক হয়ে যায়, সেই রকম হয়ে যায় বা বাজিল হয়ে যায়, অর্থাৎ তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, তখন সেই উট থেকে তার পতন ছাড়া আর কী বা আশা করা যায়। ওমর বলছেন যে ইসলামকে আমি এখন সেই বাজিলের মতো দেখতে পাচ্ছি, অর্থাৎ সে তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। ওমর বলছেন আমি খাত্তাবের পুত্র ওমর যতদিন বেঁচে আছি আমি তাদেরকে আগলে রাখব, আমি সেই মক্কার গিরিপথ আল হাররাতে গিয়ে দাঁড়াবো এবং কুরাইশদেরকে আমি বুক দিয়ে ফিরিয়ে রাখবো যেন তারা নিজেরাই নিজেদেরকে আগুনে নিক্ষেপ না করে। তাবারিতে এই বর্ণনাটি এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আশঙ্কা করতেন যে কুফফারদের সে অঞ্চলে গিয়ে যদি তারা সেটেল হয়ে যান, যদি তারা তাদের কালচারে অভ্যস্ত হয়ে যান কিংবা তাদের সেই বিলাসী জীবনযাপনের প্রভাবে যদি তাদের খুলুক বদলে যেতে শুরু করে। যে কারণে একটি ঘটনা আমরা দেখি যে কোনো একজন মুহাজির তিনি মদিনা ত্যাগের অনুমতি চাইলেন। ওমর বললেন যে তুমি বের হতে চাচ্ছ, আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদে বের হওয়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আজকে যদি তুমি কোনো জিহাদের অভিযানে বের না হও তবে তোমার জন্য দুনিয়ার চাকচিক্য না দেখাটাই উত্তম হবে। ওমর বলছেন যদি তুমি জিহাদে না বের হও তাহলে দুনিয়ার চাকচিক্য না দেখা, অর্থাৎ সেই সমস্ত অঞ্চলে গিয়ে সেটেল হওয়া, এটা না করাই তোমার জন্য উত্তম হবে। যেহেতু সেই সময়ে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করা হচ্ছিল, এটা ছিল ফার্দ কিফায়া, সেই জন্য ওমর ইবনে খাত্তাব এভাবে বলেছেন যে যদি তুমি না বের হও। অপরদিকে যদি রক্ষণাত্মক জিহাদ হয় সেই ক্ষেত্রে এটা ফার্দে আইন হয়ে যায় এবং সেই ক্ষেত্রে সেখানে যোগদান না করার কোনো অবকাশ থাকে না। এভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবিদেরকে একত্রিত অবস্থায় রাখছিলেন। কিন্তু সময় গড়িয়ে গেল এবং পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন তিনি এই ক্ষেত্রে ভিন্ন নীতি বা পলিসি অনুসরণ করলেন। তিনি তাদেরকে মদিনার বাইরে গিয়ে বসতি স্থাপন করার অনুমতি প্রদান করলেন এবং তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লেন, এবং সেই সমস্ত অঞ্চলে গিয়ে তারা প্রচুর সম্পত্তির মালিকানা লাভ করলেন, সম্পত্তির অধিকারী হলেন। বিভিন্ন মুসলিম ঐতিহাসিকগণ এই পয়েন্টকে সামনে রেখে উল্লেখ করেছেন যে ওসমানের এই ভূমিকার কারণে তাদের কাছে, কুরাইশদের কাছে, ওমরের থেকেও ওসমান বেশি জনপ্রিয় ছিলেন। আরেকটি পয়েন্ট তারা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে সাহাবিরা যখন সবাই একত্রিত অবস্থায় না থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে গেলেন, তখন বিভিন্ন স্থানে বিভিন্ন সাহাবিকে অনুসরণ করে বিভিন্ন গ্রুপ গড়ে উঠতে থাকলো। এবং তাবারি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে এটা ছিল ইসলামের প্রথম দুর্বলতা। এই পয়েন্টে আমরা দেখতে পাই যে সাহাবিদেরকে সবাইকে একত্রে একটি স্থানেই রাখতে হবে, এটা কোনো বাধ্যতামূলক বিষয় ছিল না, বরং এটা ছিল ওমর ইতলানের একটি কৌশল। ওসমান ইবনে আফফান তিনি এক্ষেত্রে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়তোবা ভিন্ন কোনো চিন্তা গ্রহণ করেছেন। যেমন কোনো একজন ব্যক্তি এভাবে বলতে পারেন যে সেই সময়টা ছিল ইসলামের প্রসারিত হওয়ার সময়, ইসলাম চতুর্দিকে প্রসারিত হচ্ছিল, কাজেই বিভিন্ন স্থানে সাহাবা একরাম যখন তারা ছড়িয়ে পড়েছেন, তাদের কাছ থেকে দিন শিক্ষা করার মাধ্যমে লোকেরা উপকৃত হয়েছে। এবং তাবেইনদের যে ঘটনাগুলো সেটা এরকমই আমরা দেখতে পাই যে তারা সাহাবিদের কাছে এসেছেন, তাদের কাছে থেকেছেন এবং দিন শিক্ষা গ্রহণ করেছেন। কাজেই এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। কাজেই কোনো ব্যক্তিগত মতামত উল্লেখ না করে ঘটনা যা ঘটেছিল সেটাকে উল্লেখ করেই আমরা এই পয়েন্ট শেষ করলাম। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তার পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে তুলনা করলে আমরা দেখতে পাই যে কোনো দুইজন মানুষই হুবহু একে অন্যের মতো এরকম হয় না। কাজেই যখন একজন খলিফার পরবর্তীতে আরেকজন এসেছেন, সুতরাং কিছু কিছু ঐচ্ছিক বিষয়ে পার্থক্য এটা খুবই স্বাভাবিক, কিন্তু দিনের মৌলিক বিষয়গুলো যেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল সেখানে কোনো ধরনেরই পরিবর্তন সংঘটিত হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে যখন উসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, তার আরও কিছু প্রভাবের দিক আমরা আলোচনা করতে যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার কোমল স্বভাবের কারণে লোকেদের মধ্যে ওমরের থেকেও বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং চতুর্দিকে তার প্রতি লোকেদের ভালোবাসা ছড়িয়ে পড়ল। একই সাথে যারা সুযোগ সন্ধানী লোক ছিল তারাও চেষ্টা করছিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর আচরণের কিছুটা সুযোগ নেওয়া যায় কিনা। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিলেন। একটি ঘটনায় তিনি বেশ কিছু লোকেদেরকে বন্দি করেছিলেন এবং তখন তাদের উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে তোমরা কি জানো তোমাদের এই যে দুঃসাহস তোমরা দেখালে এর কারণ কি, যে তোমরা আমাকে চ্যালেঞ্জ করছো? ওসমান বললেন যে এর কারণ আর কিছুই নয়, সেটা হচ্ছে তোমাদের প্রতি আমার সহনশীলতা। একই রকমভাবে আমরা দেখতে পাই যে শেষের দিকের ঘটনায় সেই ফিতনাবাজ বিশৃঙ্খল লোকেরা তাদের বিরুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন সহনশীলতার নীতি গ্রহণ করলেন, সেখানে এমনকি সাহাবা ইকরামদের মধ্যে অনেকেই এসে আপত্তি পেশ করছিলেন এবং বলছিলেন যে আপনি তাদেরকে হত্যা করুন, তাদেরকে কঠোর হাতে দমন করুন। অথচ ওসমান তিনি তাদের পক্ষেই ওদের আপত্তি পেশ করছিলেন এবং তাদের যে অভিযোগগুলো ছিল সেগুলোকে দলিল প্রমাণাদির মাধ্যমে খণ্ডন করছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাদের প্রতি কোনো ধরনের কঠোরতা অবলম্বন করতে চাননি, তাদেরকে ছেড়ে দিতে চেয়েছেন। তিনি বলেছেন যে আমরা তাদেরকে ক্ষমা করব, হত্যা নয়, দলিল প্রমাণের মাধ্যমে তাদের অভিযোগের ব্যাখ্যা প্রদান করব এবং যতক্ষণ পর্যন্ত তারা এমন কোনো গুনাহ না করছে যা কিনা সুস্পষ্ট কুফর, কিংবা এমন কোনো গুনাহ তারা করছে যে হদ প্রয়োগ করতে হবে, এরকম অবস্থা না ঘটলে আমি তাদেরকে শাস্তি প্রদান করব না। এবারে আমরা যাচ্ছি দুই নম্বর পয়েন্টে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার চিঠিতে উল্লেখ করেছিলেন যে যখন তোমাদের দাসীরা তাদের যে সন্তান সেগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যখন তোমাদের দাসীদের সন্তানরা প্রাপ্তবয়স্ক হয়ে আসবে, সেই রকম একটি অবস্থায় এই উম্মাহ পথভ্রষ্টদের অনুসরণ করতে শুরু করবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের একটি বিষয় সেই দিকে ওসমান রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিত করেছেন যে একটি প্রজন্ম সেটি থেকে আরেকটি প্রজন্ম যখন আসতে থাকে সেই অবস্থায় কিছু কিছু পরিবর্তন ঘটতে থাকে। ধন সম্পত্তির প্রভাবে অনেক সময়ই মানুষের আচার আচরণ এবং আখলাকের কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। সম্পত্তি যখন মানুষের কাছে থাকে তখন লোকেরা নিজেদেরকে অভিজাত মনে করতে শুরু করে এবং এটা হচ্ছে একজন ধনী ব্যক্তির বিপরীতে, যে নিজেকে ধনী মনে করে বা নিজেকে অভিজাত বা ধনী ফিল করতে চায়, এরকম ব্যক্তির মধ্যে পার্থক্য। বাস্তবে একজন ধনী ব্যক্তির বিপরীতে যে নিজেকে ধনী মনে করতে চায় বা অভিজাত মনে করতে চায়, অনুভব করতে চায় ধন সম্পত্তির আয়েশিতা, ধন সম্পত্তির বিলাসিতা, সেই দ্বিতীয় ব্যক্তি অধিক ক্ষতিকর। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে একজন বিত্তশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি একজন জাহিদ ব্যক্তি ছিলেন। তিনি বায়তুল মাল থেকে কোনো রকমের ভাতাই গ্রহণ করেননি। 12 বছরের দীর্ঘ সময় খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি একটি পয়সাও বায়তুল মাল থেকে তার যেটা প্রাপ্য ছিল সেটা গ্রহণ করেননি। বেশিরভাগ সময় তিনি দিনে সিয়াম পালন করেছেন এবং রাতে কিয়াম করেছেন। রাতের অধিকাংশ সময় তিনি ইবাদত বন্দেগী এবং কোরআন তিলাওয়াতে কাটিয়ে দিয়েছেন। এবং মুসনাদে আহমদে উল্লেখিত সেখানে আমরা একটি ঘটনায় দেখতে পাই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে একবার দেখা গেল যে তিনি মসজিদে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন এবং সেখানে তার আশেপাশে কোনো লোক লস্কর ছিল না। এত সাধারণ ছিল ওসমান গানি রাদিয়াল্লাহু আনহু তার জীবনযাত্রা। বেশিরভাগ দিনে তিনি সিয়াম রাখতেন এবং রাতের বেলায় কোরআন তিলাওয়াত এবং কিয়ামের মাধ্যমে সময় কাটিয়ে দিতেন। এবং যে কারণে অনেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর জুন নুরাইন নামটিকে এভাবে ব্যাখ্যা করে বলেছেন যে জুন নুরাইন দুইটি নূরের একটি অর্থ এটাও তিনি যে দুইটি নূরের অধিকারী ছিলেন তার একটি হচ্ছে এই রাতের সলাত, আরেকটি হচ্ছে কোরআন তেলাওয়াত। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে তার খিলাফতের অষ্টম বছরে তিনি এই নির্দেশনা দিয়েছিলেন, যে সম্পর্কে আমরা শুরুর দিকে বলেছিলাম যে তিনি নির্দেশনা প্রদান করলেন কবুতরের পাখা কেটে ফেলতে হবে। এটা ছিল সেই সময়ের ঘটনা যখন লোকেদের হাতে প্রচুর সময় ছিল, জীবনযাত্রা সহজ ছিল, চতুর্দিক থেকে সম্পত্তি আসছিল মুসলিমদের কাছে। সেই সময় লোকেরা এইরকম আয়েশি প্র্যাকটিসগুলো, যেগুলো অমুসলিম সমাজে বেশি দেখা যায়, যে তাদের হাতে প্রচুর সময় থাকে এবং সেই সময়গুলোকে কিভাবে তারা নানারকম বিনোদনের নামে অর্থহীন কাজে ব্যয় করবে সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। মুসলিম সমাজের মধ্যে দেখা গেল যে অনেকে কবুতর পালন করছে এবং সেগুলোকে উড়িয়ে খেলার প্রচলন করছে, কবুতরের খেলা, এগুলো একটি রেওয়াজে পরিণত হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু হিজবা বা ইন্সপেকশনের মাধ্যমে এই বিষয়গুলোকে নিবারণ করছিলেন এবং একটি বিশেষ গোত্রের ব্যক্তিদেরকে, বিশেষ ব্যক্তিকে দায়িত্ব প্রদান করলেন যে লোকেদেরকে এই কাজ থেকে তুমি বিরত রাখবে, নির্দেশনা প্রদান করবে, এবং আরও নির্দেশনা প্রদান করেছিলেন যে সমস্ত কবুতরগুলোকে দিয়ে এই খেলা দেখানো হচ্ছে সেগুলোকে যেন জবাই করে দেওয়া হয় অথবা তাদের পালকগুলোকে এমনভাবে কেটে ফেলা হয় যেন সেগুলো আর উড়তে না পারে। একই রকমভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে আরেকটি ঘটনা দেখা গেল যে লোকেরা পাশা খেলার প্রচলন দেখা দিল। ওসমান সেটাকেও পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ করলেন এবং তার যে সমস্ত উপকরণ ছিল সেগুলোকে নষ্ট করার নির্দেশনা প্রদান করলেন এবং যাদের ঘরে সেগুলো থাকবে এবং যদি তারা সেগুলোকে নষ্ট না করে স্বেচ্ছায়, তাদের উপর শাস্তি প্রদান করার হুমকিও তিনি প্রদান করলেন। তিনি খুতবা দিলেন, তিনি বললেন, হে লোকেরা, এই পাশা খেলা পরিহার করো। আমি জানতে পেরেছি তোমাদের অনেকের ঘরেই এই খেলার উপকরণ রয়েছে, আমি নির্দেশ দিচ্ছি সেগুলোকে নষ্ট করে ফেলার জন্য কিংবা সেগুলোকে জ্বালিয়ে ফেলার জন্য। আরেকবার তিনি বলেছেন, হে লোকেরা, আমি তোমাদেরকে পাশা খেলা সম্পর্কে সাবধান করেছিলাম এবং সেই উপকরণগুলো ফেলে দিতে বলেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে সেই উপকরণগুলো ফেলে দিতে দেখিনি। কাজেই আমি ইচ্ছা করেছি লাকড়ি জমা করে ওই সমস্ত লোকের ঘর তল্লাশি করার জন্য লোক পাঠাবো, যাদের ঘরে সেগুলোকে পাওয়া যাবে সেখানে আগুন লাগিয়ে দেব। সংক্ষেপে খেলাধুলার প্রসঙ্গে আমরা দেখতে পাই যে সমস্ত খেলাধুলায় উপকার রয়েছে সেই সমস্ত খেলাধুলা শরীয়তে বৈধ, যদি না তার সঙ্গে বাহ্যিক অন্যান্য কোনো হারাম বিষয় জড়িয়ে যায়, অর্থাৎ জুয়া কিংবা নিষিদ্ধ কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন, নিষিদ্ধ বাণিজ্যিকীকরণ কিংবা নারী পুরুষের যে পর্দার বিষয়গুলো সেগুলো লঙ্ঘন করা হচ্ছে কিংবা অনর্থক সময় নষ্ট হচ্ছে, এরকম বিষয়গুলো ছাড়া যদি কোনো খেলাধুলা থাকে সাধারণভাবে সেগুলোকে নিষিদ্ধ করা হয় না। লাহবুন এমন খেলাধুলা বা এমন ক্রীড়া কৌতুক যেগুলো শারীরিক দৃষ্টিকোণ থেকে উপকারী নয়, যেহেতু এই ধরনের খেলাধুলা প্রচুর সময় নষ্ট করে লোকেদের এবং লোকেদেরকে গাফেল করে তোলে বা উদাসীন করে তোলে এবং তারা ভোগবিলাসী আয়েশি জীবনে অভ্যস্ত হয়ে যায়, সেই কারণে এই সমস্ত খেলাধুলাকে ইসলামী শরীয়তে অনুমতি প্রদান করা হয় না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের দিকে আরও এক ধরনের বিষয় দেখা দিল যে লোকেরা একটি বিশেষ রকমের পানীয়, যেটাকে বলা হয় তাকে নাবিজ, সেটা পান করতে শুরু করলো এবং নাবিজ ওই পানীয়কে বলা হয় যার মধ্যে বিভিন্ন রকমের মিষ্টি জিনিস যেমন খুরমা, আঙ্গুর ইত্যাদি দিয়ে সেগুলোকে সুস্বাদু করা হয়ে থাকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেগুলোকেও নিষিদ্ধ করেছিলেন। পাশা খেলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি এই সমস্ত খেলায় হাত লাগালো সে যেন শুকরের রক্ত মাংস দিয়ে নিজের হাতকে নোংরা করলো, অপবিত্র করলো। এই ধরনের খেলা, তাতে অংশগ্রহণ করা এবং তার উপকরণ রাখা, এগুলো নিষিদ্ধ বিষয় এবং যে ব্যক্তি এই ধরনের খেলায় অংশগ্রহণ করে তার সাক্ষ্য ইসলামী আদালতে গ্রহণযোগ্য নয়। সুতরাং সেই রকম অবস্থায় লোকেদেরকে সংশোধন করার জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তিনি নিজেও বিভিন্ন সময়ে তাদেরকে নাসিহত প্রদান করেছেন, খুতবা প্রদান করেছেন। তার একটি আমরা উল্লেখ করতে যাচ্ছি। ওসমান বলছেন যে আমার কাছে খবর এসেছে বিভিন্ন রকমের অন্যায় কাজের, জেনে রাখো যার মাধ্যমে ফিতনার দরজা প্রথম খুলে যাবে আমি সেই ব্যক্তি হতে চাই না। আমি নিজেকে সংবরণ করছি যে আমাকে অনুসরণ করবে তাকে আমি এমন পথ দেখাবো যার সম্পর্কে তার ভালোই জানা আছে, অর্থাৎ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সেই পথ। আর যে ব্যক্তি আমাকে অনুসরণ না করবে তার জেনে রাখা উচিত। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াতটিকে উল্লেখ করেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা শাঈকু ওয়া শাহীদ, প্রত্যেক ব্যক্তি সেই দিন আগমন করবে যখন তার সঙ্গে থাকবে একজন চালক এবং থাকবে তার কাজের একজন সাক্ষী। সুতরাং ওসমান বলেছেন, যদি তোমরা আমাকে অনুসরণ না করো তাহলে তোমাদের এই আয়াতের কারণে সাবধান হয়ে যাওয়া উচিত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা শাঈকু ওয়া শাহীদ, প্রত্যেক ব্যক্তি সেই দিন আসবে এমন অবস্থায় যখন তার সাথে থাকবে একজন চালক এবং থাকবে তার কাজের একজন সাক্ষী। ওসমান আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে তার জন্য সুসংবাদ, তার জন্য আনন্দ, আর যে ব্যক্তি দুনিয়ার সন্তুষ্টি, দুনিয়ার ভোগবিলাস তালাশ করবে সে হবে পরাজিত এবং দেউলিয়া। এরকম ব্যক্তিরা, অর্থাৎ যাদের সম্পর্কে আমরা কথা বলছি, যে ভোগবিলাসে অভ্যস্ত হয়ে যাওয়া কিছু মানুষ, এবং বিশেষ করে যারা ধনীর দুলাল ছিল, তাদের যে বিলাসী আচরণ, তার বিপরীতে গ্রহণ করা ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্তগুলোকে তারা অনেকেই অসন্তুষ্টির চোখে দেখেছে। এবং পরবর্তীতে যখন ফিতনা শুরু হয়েছে, সেই অবস্থায় এরকম লোকেরা অনেকেই গিয়ে যোগ দিয়েছে সেই ফিতনাবাজ ব্যক্তিদের সঙ্গে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার নাসিহতের আরও অংশ আমরা দেখতে পাই। ওসমান তিনি উল্লেখ করেছেন, লোকেদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন, হে লোকেরা, তোমরা আছো এক অস্থায়ী ঠিকানায়, এবং এই ঠিকানাও খুব শীঘ্রই তোমাদেরকে ছেড়ে দিতে হবে। তোমাদের আয়ুর অল্প কিছুই বাকি রয়েছে, কাজেই তাড়াতাড়ি করো, মৃত্যু আসার আগেই উত্তম আমল করে নাও, কারণ মৃত্যু সেটা যে কোনো সময়েই চলে আসবে, সকালে কিংবা সন্ধ্যায়। ওসমান বলেছেন, এই দুনিয়া বড়ই প্রতারক, কাজেই তাকে ধোঁকা দেওয়ার সুযোগ প্রদান করো না, এবং সবচেয়ে বড় প্রতারক যে শয়তান, সেও যেন তোমাকে আল্লাহর ব্যাপারে ধোকাগ্রস্ত করতে না পারে। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনের এই আয়াতটিকে পাঠ করতেন। তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। হে লোকেরা, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে, এবং সেই মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করতে না পারে। এভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার মধ্যে আখিরাতের বোধ ব্যাপকভাবে জাগ্রত ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়ে থাকে, তিনি যখন কবর অতিক্রম করতেন, ব্যাপকভাবে কান্নায় ভেঙে পড়তেন, তার মধ্যে আবেগ চলে আসতো এবং তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে যেত। লোকেরা এই ব্যাপারে তাকে প্রশ্ন করলে তিনি বলতেন যে আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, সেখানে যার জন্য অবস্থা সহজ হবে, সামনের অবস্থাগুলো তার জন্য সহজ হয়ে আসবে, আর সেখানে যার অবস্থা কঠিন হবে, সামনের অবস্থাগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটিকে উল্লেখ করতেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি যত কঠিন অবস্থা দেখেছি, কবরের অবস্থার মতো সমতুল্য কঠিন দ্বিতীয় আর কিছুই আমি দেখিনি। কাজে যার ভেতরে এইরকম চরম অনুভূতি, এইরকম অনুভূতি এবং বোধ জাগ্রত থাকে, সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে সাবধান করছেন দুনিয়ার প্রতারণা সম্পর্কে। তিনি লোকেদেরকে লক্ষ্য করে বলতেন, হে লোকেরা, যারা তোমাদের আগে ছিল, আজকে তারা কোথায়? তারা আজকে কবরে চলে গেছে। তাদের ঘটনা থেকে তোমরা শিক্ষা নাও, সাবধান হও, আল্লাহর জন্য কঠোর সাধনা করতে থাকো। যারা শুনে না, যারা বুঝে না, যারা বোধ শক্তিহীন, তোমরা তাদের মতো হয়ে যেও না। তোমাদের আগের লোকেরা আজকে কোথায়? একসময় তারা এই দুনিয়া আবাদ করেছে, জমিনে ফসল ফলিয়েছে, জমিন লোকে ভরে গেছে, মানুষ দীর্ঘ হায়াত নিয়ে এই দুনিয়া ভোগ করেছে, কিন্তু এর পরেও একটা সময় কি আসেনি যখন দুনিয়া তাদেরকে ছেড়ে গিয়েছে? কাজেই এই দুনিয়া নিয়ে পড়ে থাকার মধ্যে, আঁকড়ে থাকার মধ্যে কি খায়ের থাকতে পারে? এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত উল্লেখ করতেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বাস্তবতা স্পষ্টভাবে বর্ণনা করেছেন, এবং তার রাসূলকেও নির্দেশ দিয়েছেন যে, হে নবী, আপনি তাদের কাছে এই দুনিয়ার বাস্তবতা উদাহরণ সহকারে বুঝিয়ে বলুন। কি বলেছেন সেই আয়াতে আমরা তিলাওয়াত শুনি। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. الله سبحانه وتعالى كان يقول لكن ওয়াদরিবুল্লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আপনি তাদের কাছে দুনিয়ার জীবনের বাস্তবতা উপমা বর্ণনা করুন। এটা হচ্ছে সেই পানির মতো যা আমি আসমান থেকে নাজিল করি, এরপর এর স্পর্শে এই জমিন শ্যামল সবুজ লতাপাতা এগুলো নির্গত করে। এরপর এমন একটি সময় আসে যখন এটা একেবারে শুকিয়ে যায়, শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে এমন অবস্থায় পরিণত হয় যে সামান্য বাতাসে সেগুলো উড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদিরা, নিশ্চয়ই আল্লাহ এই সমস্ত অবস্থার উপরে শক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। ধনশর্য এবং সন্তান সন্তানাদি, এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের কিছু শোভা মাত্র, এবং যা বাকি এবং যা স্থায়ী সেটা হচ্ছে তোমাদের নেক আমল। অল বাকিয়াত সলিহাত খাইরুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খাইরুন আমালা। এই নেক আমলগুলো, এগুলি হচ্ছে তোমার রবের কাছে প্রতিদান প্রাপ্তি এবং আশা করার জন্য উত্তম বিষয়। সুতরাং এভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজে একজন জাহিদ ছিলেন, দুনিয়া বিমুখ ব্যক্তি ছিলেন, তিনি তার মুসলিম জনসাধারণদেরকে সাবধান করে আসছিলেন দুনিয়ার চাকচিক্য এবং বিলাসিতায় অভ্যস্ত হয়ে যাওয়ার ক্ষতি সম্পর্কে। 3 নম্বর পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে লোকেদের মধ্যে যখন বেদুইনরা এবং অনারব লোকেরা কোরআন পড়তে শুরু করবে, তখন তাদের মধ্যে পথভ্রষ্টতা দেখা দিতে শুরু করবে। এখানে আসলে কোরআন পড়ার উপরে কোনো দোষারোপ করা হয়নি, বরং যেটা বোঝানো হয়েছে যে সেই বেদুইন লোকেরা, মরুভূমিতে যারা বসবাস করত কিংবা যারা অনারব, তারা কোরআনকে পড়বে, কোরআনকে না বুঝে, ফলে তারা এমন বিষয়গুলোর সম্মুখীন হবে যেগুলোর অর্থ তারা কিংবা ব্যাখ্যা তারা বুঝবে না, এবং না বুঝে নিজেদের পক্ষ থেকে মন গড়া ব্যাখ্যা দাঁড় করাবে, এবং সেই মন গড়া ব্যাখ্যা বা ভ্রান্ত মতাদর্শ সেগুলোকে তারা অনুসরণ করবে, ফলে মুসলিমদের মধ্যে দল উপদল এবং বিভক্তি দেখা দিবে, ফিতনা দেখা দিবে, বিভ্রান্তি দেখা দিবে। ওসমান রাদিয়াল্লাহুর সময়ে যখন ইসলামের সীমানা দূর দূরান্ত পর্যন্ত প্রসারিত হয়ে যাচ্ছিল, দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছিল, যারা নব মুসলিম ছিল তাদের মধ্যে কিছু অংশ ছিল যারা ইসলামের শক্তি, রাজনৈতিক বিজয়, সামরিক বিজয় এগুলো দেখেই ইসলামে দাখিল হচ্ছিল, কাজেই তাদের ভেতরে ইমান প্রবেশ করতে আরও বেশ কিছু সময় লেগে যাচ্ছিল। এরকম একটি অবস্থায় দেখা দিল যে কিছু কিছু লোক তারা শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য কোরআন তেলাওয়াত করত। বিশেষ করে অনারবদের মধ্যে এই বিষয়টি বেশি দেখা যাচ্ছিল। পরবর্তীতে এই প্রবণতা মুসলিম খিলাফার কেন্দ্র রাজধানীর দিকেও দেখা দিতে শুরু করলো। ইসলামী রাষ্ট্র তার কোষাগার বাইতুল মাল থেকেই খলিফা ভাতা নিযুক্ত করেছিলেন কারীদের জন্য, যে যারা কোরআন তেলাওয়াত করবে, যেহেতু কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা লোকেদেরকে আখিরাতের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আকৃষ্ট করছে, লোকেদের অন্তরকে কোমল করছে, কাজেই তাদের জন্য ভাতা খলিফা নির্ধারণ করেছিলেন। কিন্তু কিছু কিছু মানুষ ছিল শুধুমাত্র অর্থের লোভেই এই কাজগুলো করত। এরকম একটা অবস্থা সৃষ্টি হলে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সাবধান করলেন লোকেদেরকে, তিনি খুতবা দিলেন, তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার উপায় উপকরণ দিয়েছেন যেন এগুলো দিয়ে তোমরা আখিরাত কামাই করতে পারো। দুনিয়ার উপায় উপকরণ এই কারণে দেননি যে এগুলোকে নিয়েই তোমরা সন্তুষ্ট হয়ে দুনিয়াকে আঁকড়ে নিয়ে পড়ে থাকবে, দুনিয়া বিদায় নিবে, দুনিয়া ধূসর হয়ে যাবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী, কাজেই অস্থায়ী ক্ষণিকের এই সামগ্রী যেন চিরস্থায়ী বিষয় থেকে তোমাদের দৃষ্টিকে, তোমাদের মনোযোগকে সরিয়ে না দেয়। এরপর ওসমান ইবনে আফফান লোকেদেরকে বলতেন যে তোমরা আল্লাহকে ভয় করো, জামাতবদ্ধ অবস্থায় থাকো, দলে উপদলে বিভক্তি এগুলো সৃষ্টি করো না। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন সূরা আলে ইমরানের সেই আয়াতগুলো পাঠ করতেন, তিনি বলতেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তোমরা তো ছিলে একে অপরের শত্রু, এরপর আল্লাহ তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি দান করেছেন, এখন আল্লাহর অনুগ্রহের কারণে তোমরা একে অন্যের ভাই হয়ে গিয়েছো, তোমরা তো ছিলে একটি আগুনের গর্তের পারে দাঁড়ানো, সেই অবস্থা থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের আয়াত এবং নিদর্শনগুলোকে প্রকাশ করেন যেন তোমরা হেদায়াতপ্রাপ্ত হতে পারো। সুতরাং এভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিমদের ঐক্য ধরে রাখার চেষ্টা করতেন এবং যেন তাদের মধ্যে দল উপদল বিভক্তি সৃষ্টি না হয় সেই চেষ্টা করে আসছিলেন। কিন্তু একটা সময় শেষের দিকে যখন আমরা দেখতে পাই জীবনযাপন সহজ হয়ে আসলো, মুসলিমদের উপরে শত্রুদের ভয় দূর হয়ে গেল, মুসলিমদের হাতে প্রচুর পরিমাণ অবসর সময় ছিল, তখন যাদের অন্তরে ব্যাধি ছিল তারা নিজেরা একে অপরের সমালোচনায় মেতে উঠল, একে অন্যের দোষ ত্রুটি তালাশ করতে শুরু করলো, এবং যার পরিণামে ফিতনা ফাসাদ এগুলো দেখা দিতে শুরু করলো। চতুর্থ পয়েন্টে আমরা যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহুর সময়ে একটি বড় ডেমোগ্রাফি বা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতিসত্তার লোকেরা, নৃতাত্ত্বিকভাবে বিভিন্ন রকমের মানুষেরা, বিভিন্ন কালচারের মানুষেরা একটি পতাকা নীতি আসছিল, সেটা হচ্ছে ইসলামী খিলাফা, ইসলামী শাসন ব্যবস্থার অধীনে তারা আসছিল। এই বিষয়টিকে যদি আমরা একটি কাপড়ের সঙ্গে তুলনা করি তাহলে আমরা বলতে পারি যে এটা ছিল বিভিন্ন সুতাতে বুনন করা একটি কাপড়। যদি আমরা এটাকে একটি মালার সঙ্গে তুলনা করি তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন ফুলে গাঁথা একটি মালা ছিল সেই ইসলামী খিলাফা, এবং সেখানে যে সুতা ছিল সেই সুতার নাম হচ্ছে ইমান। সেই ইমানের ভিত্তিতে, আকিদার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্বভাব প্রকৃতি বৈশিষ্ট্যের মানুষেরা এক ছাতার নিচে আসছিলেন। কাজেই এই লোকেদের ঐক্যকে ধরে রাখার জন্য এই ন মুসলিমদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে দিনী শিক্ষায় দৃঢ়তা অর্জনের গুরুত্ব ছিল খুবই বেশি, যে কারণে আমরা দেখতে পাই যে দুইটি বিষয়ের বিস্তার যেন সমান গতিতে সমানভাবে ঘটে সেই বিষয়ে খোলাফারা খুবই মনোযোগী ছিলেন। একটি হচ্ছে সামরিক বিজয়, আরেকটি হচ্ছে আদর্শিক বিজয়। সামরিক বিজয়ের সঙ্গে সঙ্গে যেখানে মুজাহিদরা যেতেন, প্রত্যেক মুজাহিদ বাহিনীতে আলেম থাকতেন, দায়ী থাকতেন, কারী থাকতেন, এবং যে অঞ্চলগুলো বিজয় হয়ে যেত সেই অঞ্চলগুলোতে তারা দিনের দর্শের ব্যবস্থা করতেন, দিনী শিক্ষার ব্যবস্থা করতেন, এবং এভাবে লোকেরা তাদের কাছে আসতো, ইসলাম শিক্ষা করত। এবং এভাবেই আমরা দেখতে পাই যে সাহাবিদের পর তাবেইনদের প্রজন্ম সেটা সৃষ্টি হয়েছিল। কাজে সেই সময়টা ছিল একটি সন্ধিক্ষণ যে সাহাবিদের পরবর্তী প্রজন্ম তারা তাদের কাজ এবং দায়িত্ব বুঝে নিচ্ছে। সাহাবিদের অনেকেই মৃত্যুবরণ করেছিলেন, তাদের অনেকেই মৃত্যুবরণ করছিলেন, এমনিতেও মূল সাহাবিদের সংখ্যা সেটা খুব বেশি ছিল না। সুতরাং সেই সময়ে যদি আমরা ডেমোগ্রাফি দেখি বা ইসলামী শাসন ব্যবস্থার অধীনে যে বৈচিত্র্যময় ধরনের মানুষেরা ছিলেন, তাদের মধ্যে পাঁচ ধরনের ক্যাটাগরি, পাঁচ ধরনের গ্রুপ আমরা দেখতে পাই। প্রথম গ্রুপ অবশ্যই যেটা ইসলামের কোর গ্রুপ বা মূল অংশ, যাদেরকে আমরা বলতে পারি যারা ছিলেন ইসলামের মজ্জা সমতুল্য, তারা কারা? তারা হচ্ছেন সাহাবা, যারা উল্লেখযোগ্য সময় পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবত পেয়েছেন, এবং একই সঙ্গে সেই সমস্ত সাহাবিও ছিলেন যারা অল্প সময় হলেও রাসূলের সাথে থেকেছেন এবং বড় সাহাবিদের সাহচর্য পেয়েছেন, তাদের সঙ্গে থেকে দিনকে বুঝেছেন, দিনকে শিখেছেন। দুই নম্বর অংশ ছিল নমুসলিমদের অংশ, এবং তারা ছিলেন যে সমস্ত অঞ্চলগুলো মুসলিমরা বিজয় করেছেন সেই সমস্ত অঞ্চলের বাসিন্দা। এবং এইরকম নমুসলিমদের মধ্যেই যখন ফিতনা দেখা দিতে শুরু করলো, ফিতনার প্রতি তাদের রেসপন্স বেশি ছিল, কারণ এই নমুসলিমরা মাত্রই তারা ইসলামে এসেছে, তাদের অনেকেই এসেছিল বিভিন্ন বাহ্যিক কারণে, তাদের অন্তরে কিছু বিদ্বেষ সেগুলো লুকানো ছিল, এবং অনেক ক্ষেত্রে ইসলামকে না বুঝেই সামরিক এবং রাজনৈতিক বিজয়ের কারণে তারা ইসলামে দাখিল হয়েছিল, তাদের অনেকের অন্তরে জাহিলিয়াতের ব্যাধি আসাবিয়াত এগুলো লুকানো ছিল। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে মরুভূমির সেই বেদুইনরা, মরুচারী বেদুইন, এবং ফিতনাবাজ লোকেদের মধ্যে সবচেয়ে বেশি লোক যেই গ্রুপ থেকে এসেছে তারা হচ্ছে এই বেদুইনদের গ্রুপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, আল্লা আরাবু আশাদ্দু কুফরাউ ওয়া নিফাকা, যে বেদুইনরা কুফর এবং মুনাফিকিতে অত্যন্ত কঠোর হয়ে থাকে। সে বেদুইনদের মানসিক গঠন, মনস্তত্ত্ব যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে স্বভাব প্রকৃতির দিক থেকে তারা ছিল বেশ কঠোর স্বভাবের, তাদের মধ্যে মূর্খতা ছিল, দীন শিক্ষার প্রতি অনাগ্রহ ছিল, তারা কোরআন পড়তো কিন্তু কোরআনকে তারা বোঝার চেষ্টা করতো না, মন গড়া ব্যাখ্যা দাঁড় করাতো, মন গড়া তাকওয়ার ধারণা সৃষ্টি করে সেগুলোকে তারা অনুসরণ করতো, অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে অহংকারের ব্যাধিগুলোও ছিল। ফলে এরকম ব্যক্তিরা যখন ফিতনা সৃষ্টি হয়ে গেল, ফিতনার জন্য খুবই উর্বর প্রমাণিত হলো। এ সম্পর্কে সামনের পর্বে যখন আমরা সরাসরি ফিতনার আলোচনায় প্রবেশ করব, সেখানে আমরা আরও বিস্তারিত দেখতে পারবো ইনশাআল্লাহ। চার নম্বর ক্যাটাগরি ছিল যারা এক্স মুরতাদ, অর্থাৎ কোনো এক সময়ে তারা মুরতাদ হয়ে গিয়েছিল, পরবর্তীতে আবারও তারা ইসলামে এসে দাখিল হয়েছে। তাদের একটি ভূমিকা ছিল সেই ফিতনার সময়ে। আবু বকর সিদ্দিকের সময়ে তিনি খুবই কঠোর হস্তে সেই মুরতাদদেরকে দমন করেছিলেন, ফলাফল হিসেবে তাদের অনেকেই তওবা করেছিল এবং আবারও ইসলামে তারা ফেরত আসে। কিন্তু আবু বকর সিদ্দিক তার বিচক্ষণতার কারণে তাদের উপরে নিষেধাজ্ঞা কার্যকর রেখেছিলেন, এবং আবু বকর সিদ্দিকের ওফাত পর্যন্ত তাদের উপরে বিভিন্ন পর্যায়ে নিষেধাজ্ঞা ছিল। আবু বকর সিদ্দিক সরাসরি যারা সেনাবাহিনীর আমির ছিলেন তাদেরকে নির্দেশনা প্রদান করেছিলেন যে কোনো মুরতাদকেই, যারা একসময় মুরতাদ হয়ে গিয়েছিল পরবর্তীতে আবার ইসলামে এসেছে, তাদেরকে কোনো বাহিনীতে যোগদান করাবে না। লিখিত নির্দেশনা ছিল এবং সেটা উল্লেখ ছিল যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কার্যকর থাকবে। আবু বকর সিদ্দিকের ওফাত পর্যন্ত সেটা কার্যকর ছিল। সেই অবস্থায় অনেকেই তওবা করে পুনরায় ইসলামে ফেরত আসলেও এবং বাস্তবেই ভালো মুসলিম হয়ে গেলেও আবু বকর সিদ্দিকের সামনাসামনি হতে তারা লজ্জাবোধ করত। যেমন তুলাইহা আল আসাদি, সে মক্কায় উমরা করতে এসেছিল কিন্তু আবু বকর সিদ্দিকের সামনে আসেনি, সাক্ষাৎ করেনি। ওমর ইবনে খাত্তাবের সময়ে তিনি এই ব্যক্তিদের সঙ্গে আরেকটি ভিন্ন কৌশল গ্রহণ করলেন। তিনি দেখলেন যে এতদিনে আরও সময় চলে গিয়েছে, কাজেই বাস্তবেই তাদের মধ্যে ইসলামের প্রতি কিছুটা বুঝ এবং দৃঢ়তা এসেছে। ফলে তিনি তাদেরকে বাহিনীতে এবং জিহাদে যোগদান করার অনুমতি প্রদান করলেন। এবং বাস্তবে আমরা দেখতে পাই ইতিহাস থেকে যে সেই সমস্ত ব্যক্তিরা যারা একসময় মুরতাদ ছিল, পরবর্তীতে তওবা করে আবার ইসলামে ফিরে এসেছে, তখন তারা তাদের পূর্বের ভুল বুঝতে পেরে সেই ভুলকে মোচন করার জন্য ইসলামের পক্ষে খুবই বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে। যেমন তুলাইহা আল আসাদি, এভাবে আমর বিন মাদি, ইয়াকরিব, তারা খুবই বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, মাকসু আল মুরাদি, এরকম আরও অনেক ব্যক্তিরা রয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রেও ওমর একটি সাবধানতা অবলম্বন করতেন। তিনি নির্দেশনা দিয়েছিলেন যে এই সমস্ত ব্যক্তিদেরকে 100 বেশি কোনো মানুষের উপরে আমির বানাবে না। সুতরাং তারা একটি পর্যবেক্ষণের মধ্যেই থাকছিল। এভাবে ওমর ইতলানুর দীর্ঘ 9 বছরের খিলাফত শেষ হলো। ওসমান ইতলানুর যখন খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, সেই সময় তিনি দেখলেন যে এতদিনে অনেক লম্বা সময় অতিক্রান্ত হয়েছে, এবং বাস্তবেই এই ব্যক্তিরা ইসলামের পক্ষে বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে, অবদান রাখছে। ফলে ওসমান রাদিয়াল্লাহু আনহু বাকি নিষেধাজ্ঞাটুকু উঠিয়ে নিলেন, এমনকি ইসলামী খিলাফার কাজ, রাষ্ট্রীয় কাজেও তাদের কাউকে কাউকে নিযুক্ত করতে শুরু করলেন। ফিতনার সময় যখন আসলো, তখন আমরা দেখতে পাই যে কিছু বড় ফিতনাবাজ ব্যক্তি, যাদের নাম ফিতনার ঘটনাগুলোতে বারবার আসে, সেই সমস্ত ব্যক্তিরা যে গোত্রের ছিল সেই গোত্রগুলো এক সময়ের সেই মুরতাদ গোত্র ছিল। যেমন হাকিম ইবনে জাবালা, সাউদান ইবনে হামরান, কুতাইরা, তাদের গোত্রগুলো ছিল সেই সাবেক মুরতাদ গোত্র। কাজেই এই বৈচিত্র্যময় ডেমোগ্রাফির একটি ভূমিকা আমরা সামনে পাব যখন ফিতনার আলোচনাগুলো আসবে, এবং এটা ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের একটি বাস্তবতা। পঞ্চম পয়েন্ট, পঞ্চম গ্রুপ কারা? তারা হচ্ছে সেই আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান। খ্রিস্টানদের বিপরীতে ইহুদিদের ভূমিকাই ছিল বেশি মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। পরবর্তীতে তারা ইসলামী সীমান্তে আরব উপদ্বীপের বাইরে কুফা, বাসরা এই সমস্ত অঞ্চলে এসে বসতি স্থাপন করার অনুমতি পেয়েছিল, এবং সেখানে বসবাস করে তারা তাদের স্বভাবগত যে বৈশিষ্ট্য, দ্বিমুখী আচরণ এবং ষড়যন্ত্র করা, সেগুলো প্র্যাকটিস করতে শুরু করলো। ফলে কুফা এবং বাসরাতে ফিতনাবাজ লোকেদের একটি আধিক্য আমরা দেখতে পাই, এবং এর পেছনে সেই ইহুদি ব্যক্তিদের একটি বড় ভূমিকা ছিল, যেগুলো সামনের পর্বে ইনশাআল্লাহ আমরা উল্লেখ করতে যাচ্ছি। সুতরাং সামগ্রিকভাবে মুসলিমদের যদি বৈশিষ্ট্যগুলো আমরা সেই সময়ে দেখি, যে সেটা ছিল খুবই বৈচিত্র্যময় একটি সমাজ, কারণ বিশাল এলাকা ইসলামী খিলাফার অধীনে ছিল, নানা কালচারের মানুষ সেখানে ছিল, নতুন প্রজন্মের লোকেরা আসছিল, সাহাবিদের সময় অতিক্রান্ত হয়ে তাবিঈদের সময় সেখানে আসছিল, এমন অনেক লোকেরা ছিল যারা জাহিলিয়াতকে চিনত না, বুঝত না, সরাসরি তারা ইসলামের উপরেই বেড়ে উঠছিল। এমন ধরনের মানুষেরা ছিল যাদের অন্তর ছিল ব্যাধিগ্রস্ত সেই মরুভূমির বেদুইনদের মতো, যারা ছিল বিভিন্ন রকমের গল্পগুজবে অভ্যস্ত এবং গুজবে সাড়া দানকারী প্রথম লোক। এইরকম লোকেদের বাস্তবতাকে আমরা আরেকটি উক্তির মধ্যে দেখতে পাই, যে যখন কিনা আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল, সেই সময় একজন ব্যক্তি এসে আলীকে প্রশ্ন করেছিল যে কেন আপনার সময় এত ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে, যা কিনা আবু বকর ওমর তাদের সময়ে ছিল না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সেই উক্তি জবাব দিয়ে বলেছিলেন যে আবু বকর এবং ওমরের সময়ে তারা ছিলেন আমির, আর আমার মতো ব্যক্তিরা ছিলাম জনসাধারণ, তাদের অনুসারী, আর আজকে আমি যখন আমির হয়েছি তখন তোমার মতো ব্যক্তিরা হচ্ছ আমার অনুসরণকারী। পঞ্চম পয়েন্ট আমরা দেখি যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের দিকে লোকেদের মধ্যে জাহিলি মনোভাবের একটি পুনরুত্থান লক্ষ্য করা যায়। ইবনে খালদুন রাহিমাল্লাহ তিনি উল্লেখ করেছেন যে মর্যাদায় এবং প্রভাবে প্রথম দিকের সাহাবিদের সমান পরবর্তীরা ছিলেন না। প্রথম দিকে যারা সাহাবি, মুহাজির, আনসার এবং হিজাজের যারা ছিলেন, তারা মর্যাদায় ইসলামের পক্ষে অবদান রাখার কারণে তাদেরকে লোকেরা অন্যরকম একটি ভক্তি শ্রদ্ধার চোখে দেখত, তাদের একটি প্রভাব তারা অনুভব করত, যে তারাই ছিলেন সেই নবীর সাথী, যারা সেই শুরুর দিককার সাথী, যারা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, নবীর উপর ওহী এসেছে, সেই সময়গুলোর তারা দেখেছেন, এবং তাদের অবদানের মাধ্যমে এই দুনিয়ার চেহারাকে তারা পাল্টে দিচ্ছেন। এভাবে তাদের প্রভাব একটি লম্বা সময় পর্যন্ত ছিল, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের অর্ধেকের পর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের প্রায় 30 বছর পরের সময়, সেই সময়ে লোকেদের মধ্যে ধীরে ধীরে এই প্রভাবগুলো কমে আসতে শুরু করলো, এবং সেই বিভ্রান্ত লোকেরা তারা বিষয়গুলোকে অন্য চোখে দেখতে শুরু করলো। তারা দেখলো এইভাবে যে আমাদের গোত্রগুলোর উপরে, যেমন রাবিয়া, কিন্দা, তামিম, কুদা, বনু বাকর, বনু আজদ, আবদুল কাইস, এই সমস্ত গোত্রের কিছু লোকেরা তারা বিষয়গুলোকে এভাবে দেখতে থাকলো যে আমাদের উপর যারা আমির, আমাদের যারা গভর্নর, তারা তো সেই হিজাজের লোক, তারা ওই সমস্ত আনসার, তারা মুহাজির কিংবা কুরাইশ। সুতরাং এই গোত্রীয় দৃষ্টিকোণ থেকে তারা বিষয়গুলোকে বুঝলো এবং দেখলো, ফলে তাদের মধ্যে সেই আগের যে ব্যাধি, জাহিলিয়াতের ব্যাধি, আসাবিয়া, সুপ্ত গোত্রপ্রীতি, সেই চেতনা, সেই বোধগুলো জেগে উঠতে শুরু করলো, এবং এই মানসিকতাকে সামনে রেখে তারা কারণে অকারণে বিভিন্ন রকমের সমালোচনা, অভিযোগ, এগুলো উপস্থাপন করতে শুরু করলো বিভিন্ন গভর্নরদের বিরুদ্ধে, এমনকি স্বয়ং খলিফার বিরুদ্ধেও। বাধ্য হয়ে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তদন্ত কমিটি পাঠালেন, এবং শেষ পর্যন্ত তদন্ত করে এসে দেখা গেল যে সমস্ত অভিযোগই ছিল মিথ্যা এবং কাল্পনিক। 6 নম্বর পয়েন্ট আমরা দেখি যে জিহাদে একটি সাময়িক বিরতি সৃষ্টি হয়েছিল, এবং এটা কোনো নীতিগত কৌশল পরিবর্তনের কারণে যে খলিফা জিহাদ বন্ধ করে দিয়েছেন এরকম কোনো বিষয় ছিল না, বরং বিষয়টি ছিল স্বাভাবিক এবং প্রাকৃতিক বাধার কারণে। জিহাদ এটা অব্যাহত ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়েও জিহাদ চলেছে, কিন্তু শেষের দিকে এসে এর মধ্যে কিছুটা বিরতি সৃষ্টি হয়, কারণ মুসলিমরা বিজয় করতে করতে এমন একটি অঞ্চলে এসেছেন যেখানে সামনে সমুদ্র, আটলান্টিক কিংবা ভূমধ্যসাগর, মিশর বা আফ্রিকার অঞ্চলগুলোতে, আরেকদিকে সাহারা মরুভূমি, যেটা প্রাকৃতিক বিরাট একটি বাধা তিউনিশিয়ার প্রান্তে, আরেকদিকে পারস্য, সেই অঞ্চলগুলোতে পাহাড় পর্বতের খুবই দুরাতিক্রম্য কঠিন বাধা। ফলে বিজয় অভিযানের যে গতি সেগুলো স্তিমিত হয়ে আসে, স্থগিত হয়ে আসে। এবং বিজয় অভিযান যখন স্থগিত হয়ে আসে, তখন গনিমতের পরিমাণটাও স্বাভাবিকভাবেই কমে আসে। এবং এর একটি প্রভাব লোকেদের মধ্যে, যারা ধন সম্পত্তির প্রতি বেশি আকৃষ্ট ছিল, তাদের মধ্যে দেখাইতে শুরু করলো। সম্পত্তি কিভাবে আসছিল, কি বিপুল পরিমাণে আসছিল, তার কিছু তথ্য উল্লেখ করলে সত্যিই আশ্চর্য হয়ে যেতে হয়। কুফায় যিনি গভর্নর ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে, আল ওয়ালিদ ইবনে উকবা, তিনি যখন আজারবাইজান সেই অঞ্চলগুলোকে বিজয় করলেন এবং সেখানে যারা চুক্তিবদ্ধ হলো, তারা এই শর্তের উপর চুক্তিবদ্ধ হলো যে তারা বার্ষিক 800,000 দিরহাম বাইতুল মালে প্রদান করবে। এভাবে উত্তর আফ্রিকাতে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন আবদুল্লাহ ইবনে আবি সাদ তাকে পাঠিয়েছিলেন, তিনি যখন চুক্তি করলেন, তারা চুক্তিবদ্ধ হলো এই শর্তের উপরে যে তারা বার্ষিক 25,20,000 দিনার প্রদান করবে। সাইপ্রাসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন চুক্তি করলেন, সেখানকার লোকেরা চুক্তি করলো যে বার্ষিক তারা 7,000 দিরহাম মুসলিমদেরকে, 7,000 দিনার মুসলিমদেরকে প্রদান করবে। একই রকম আবদুল্লাহ ইবনে আমর, তিনি পারস্যের অঞ্চলগুলো নিশাপুর, মার্ব এবং সেখানে 60,000 দিরহামের বিনিময়ে তাদের সঙ্গে চুক্তি হলো, যারা আহলু জিম্মা ছিল। আহনাব বিন কায়েস বালখের বাসিন্দাদের সঙ্গে 400,000 অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ হলেন। এবং এই ক্ষেত্রে স্মরণ রাখা প্রয়োজন, যেটা হচ্ছে শুধুমাত্র ইসলামী রাষ্ট্রের একটি খাত, জিজিয়া একটি খাত মাত্র, সেখান থেকে এত বিপুল পরিমাণ অর্থ মুসলিম কোষাগারে আসছে। কাজেই যখন আমরা সেখানে অন্যান্য উৎসগুলোকে গ্রহণ করব, যেমন জাকাত, খারাজ, উসর, গনিমতের অন্যান্য অংশগুলো, ফাই, কাজেই কী পরিমাণ সম্পত্তি মুসলিমদের কোষাগারে আসছিল সেটা একটি অকল্পনীয় বিষয় হয়ে দাঁড়ায়। এবং যেভাবে আসছিল সেই অনুপাতে লোকেদেরকে প্রদানও করা হচ্ছিল। বিভিন্ন স্থানে বড় বড় গুদাম বা স্টোর হাউস নির্মাণ করা হচ্ছিল। একটি বর্ণনা এসেছে, আবু ইসহাক তিনি বর্ণনা করছেন যে তার দাদা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। ওসমান তাকে, সেই বৃদ্ধ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ওহে শায়েখ, ওহে মুরব্বী ব্যক্তি, আপনার ছেলেপুলে কয়জন? তিনি বললেন, এতজন। তখন ওসমান বললেন, ঠিক আছে, আপনার জন্য আমি 1,500 অর্থ বরাদ্দ করলাম, আপনার উপরে যারা নির্ভরশীল তাদের জন্য সমপরিমাণ অর্থ বরাদ্দ করলাম। এরকমের অনেক ঘটনাই আমরা দেখতে পাই। এমনকি একটি ঘটনায় আমরা দেখি যে বাসরার গভর্নর যিনি ছিলেন আবদুল্লাহ বিন আমির, তিনি খলিফাকে চিঠি লিখে জানালেন যে অনেক বেশি কি আমরা দিয়ে ফেলছি। কারণ বাহিনীর তিনি আমির ছিলেন কুতন ইবনে আমর আল হিলালি, তিনি তার বাহিনীকে 4,000 দিরহাম প্রদান করেছেন উৎসাহ ভাতা হিসেবে, এটা তিনি প্রদান করেছেন। বিপরীতে ওসমান লিখেছেন, যে কাজে জিহাদের সহায়তা হয় তার অনুমতি আছে। সম্পত্তি যেভাবে আসছিল সেভাবে প্রদান করা হচ্ছিল। বাইতুল মাল থেকে নানা রকমের ভাতা, যেগুলো আগে ছিল সেগুলো বহাল থাকলো, নতুন ভাতাও প্রচলন করা হলো। এমনকি কোনো মুজাহিদের নারী উত্তরাধিকার থাকলে তাদেরকেও ভাতা প্রদান করা হতো। দাস দাসীদেরকে পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহু ভাতা প্রচলন করলেন। মুয়াজ্জিনের ভাতা প্রচলন করলেন। ইসলামিক কোষাগারের অর্থ ব্যবহার করে মুসলিম নৌবাহিনী গঠন করা হলো এবং ইসলামী রাষ্ট্রের যারা মুজাহিদ ছিলেন তাদের ভাতাকেও বৃদ্ধি করে দেওয়া হলো। এই যে একটি অবস্থা মুসলিমদের মধ্যে চলে আসছিল, এরপর একটি সময় আসলো যখন এই প্রাকৃতিক বাধাগুলোর কারণে জিহাদ স্থগিত হয়ে আসলো। ফলে এই বিপুল পরিমাণ গনিমাত এগুলো অনেকটাই আসছিল না। কিছু কিছু মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হলো, বলা হলো যে ওসমান তিনি সম্পত্তি তসরুফ করছেন, ওয়াকফকৃত যে সম্পত্তিগুলো সেগুলোর অপব্যবহার করেছেন কিংবা স্বজন প্রীতি করেছেন ইত্যাদি মিথ্যা নানা রকমের অভিযোগ। এবং এই ধরনের গুজবে বেশি আক্রান্ত হয়েছিল সেই মরুভূমির বাসিন্দা বেদুইনরা। তাদের অধিকাংশেরই কোনো কাজকর্ম ছিল না, তারা ছিল, তাদের হাতে ছিল প্রচুর অবসর। এগুলো তারা চর্চা করতে লাগলো এবং বিস্তার ঘটাতে থাকলো। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ফিতনার বিরুদ্ধে ভূমিকাগুলো গ্রহণ করছিলেন, সেই অবস্থায় যখন তিনি পরামর্শ করলেন, মতামত নিলেন যে কীভাবে এই ফিতনা দূর করা যায়, সেই ক্ষেত্রে বাসরার ওয়ালি আবদুল্লাহ ইবনে আমির তিনি একটি পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই লোকেদেরকে লম্বা সময়ের জন্য জিহাদে পাঠিয়ে দিন, ফলে তারা তাদের স্ত্রী থেকে আলাদা হবে এবং গল্পগুজব না ছড়িয়ে তাদের প্রধান কাজ হবে নিজের মাথার উকুন মারা এবং সোয়ারি পশুর যত্ন নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে দিনার দিরহাম এবং মূল্যবান কাপড়, কালো চাদর, চৌরাপারের পশমি চাদরের যারা গোলাম তারা ধ্বংস হোক, কারণ যদি তাদেরকে দেওয়া হয় তাহলে তারা খুশি, আর যদি না দেওয়া হয় তাহলে তারা বেজার হয়ে যায়। সুতরাং দিনার দিরহামের গোলামরা ধ্বংস হোক। সপ্তম পয়েন্ট, ক্ষমতার আকাঙ্ক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি হাদিসে আমাদেরকে উল্লেখ করেছেন, জানিয়েছেন যে দুইটি ক্ষুধার্ত নেকড়ে তাদেরকে যদি এক পাল বকরির মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই নেকড়ে দুইটি যতটুকু ক্ষতি করবে সেই বকরির পালের, তার থেকেও বেশি ক্ষতি হয় একজন ব্যক্তির দিনের যখন সেই ব্যক্তির মধ্যে দুইটি বিষয়ের প্রতি লোভ থাকে। একটি হচ্ছে অর্থ সম্পত্তির প্রতি লোভ, আরেকটি হচ্ছে পদমর্যাদার প্রতি লোভ। এবং যখন ফিতনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন কিছু কিছু মানুষের ফিতনায় যোগদান করার একটি উদ্দেশ্য ছিল এটা, যে এই ফিতনাকে ব্যবহার করে চলমান যে স্ট্যাটাস কো বা পদমর্যাদা বা মর্যাদাশীল ব্যক্তির যে একটি কাঠামো রয়েছে সেটাকে চেঞ্জ করা এবং নিজে কোনো এক সুযোগে সেই কাঠামোতে দাখিল হয়ে ক্ষমতার সুযোগ গ্রহণ করা, এরকম একটি বিষয়ও সেইখানে ছিল। সুতরাং আমরা আমাদের আলোচনার শেষের দিকে এসে যদি আমরা সামারি উল্লেখ করি, তাহলে আমরা বলতে পারি যে এগুলো ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময়কাল। প্রথমে লম্বা সময় পর্যন্ত সময় ছিল দীর্ঘ সুখশান্তি এবং স্থিতিশীল অবস্থা, শেষের দিকের সময়ে কিছু ফিতনা ফাসাদগুলো আস্তে আস্তে জেগে উঠতে থাকে এবং তার যে কারণ বা প্রেক্ষাপট সেগুলোকে পয়েন্ট আকারে আমরা কিছু উল্লেখ করলাম। সামারি উল্লেখ করলে একেবারে সংক্ষেপে দুইটি পয়েন্টই সামনে আসে। একটি হচ্ছে ধন সম্পত্তির প্রতি মানুষের আকৃষ্ট হওয়া, সম্পত্তির প্রাচুর্য, এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে যে দলে দলে নতুন লোকেরা ইসলামে দাখিল হচ্ছিল, নতুন জেনারেশন, নতুন ভূমির মানুষ, এবং তাদের মধ্যে ইসলাম সম্পর্কে যে পরিমাণ জ্ঞান, যেভাবে ইসলামকে বোঝা প্রয়োজন সেটা অনেক ক্ষেত্রে ছিল না, তারা তাদের মধ্যে কিছুটা অজ্ঞতা ছিল। এবং এগুলো ছিল সেই উর্বর ক্ষেত্র, যেই উর্বর জমিনকে ব্যবহার করে যারা বাইরের শক্তি বা চক্রান্তকারী তারা চক্রান্ত করেছে এবং শেষ পর্যন্ত ফিতনার বিষয়গুলোকে সংগঠন করেছে। চক্রান্তকারী ব্যক্তিরা তারা মুসলিমদের ভেতরেই ছিল এবং তাদের বিস্তারিত পরিচয়গুলো আমরা আমাদের সামনের আলোচনাতে ইনশাআল্লাহ উল্লেখ করতে যাচ্ছি। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আমাদেরকে যেন তিনি আমাদের এই আলোচনা থেকে উপকার দান করেন। আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia, এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।